হত্যা করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দলে দলে পালাক্রমে পাঠাইতেছে। এক দলকে পাঠান, আরেক দলকে নিয়ে যান, আরেক দলকে পাঠান, আরেক দলকে নিয়ে যান, যাদের পরীক্ষার মেয়াদ শেষ হইয়া যায় তাদেরকে নিয়ে যান, যাদের পরীক্ষার সময় আসে তাদেরকে পাঠিয়ে দেন। এইভাবে আল্লাহ দলে দলে কালাক্রমে দুনিয়াতে মানুষ পাঠান। কেন? আল্লাহ আরো পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের জন্য দুনিয়াতে একটা সীমিত জীবন দিয়েছি, জীবন শেষে তোমাদের জন্য মরণকে অনিবার্য করে দিয়েছে, বাধ্যতামূলক ভাবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তোমাদের একদিন মরতেই হবে। তাহলে মরণের আগ পর্যন্ত এই সীমিত জীবন দিয়ে তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠাই? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করতে, এবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এবাদত করি কিনা করি না তা পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমাদেরকে দলে দলে পাঠাইতেছেন। অন্য আয়াতে বলেন, তোমাদেরকে আমি পালাক্রমে দুনিয়াতে পাঠাই, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তাআমালুন, আল্লাহ তোমাদেরকে দলে দলে দুনিয়াতে পাঠান তোমাদের আমল পরীক্ষা করার জন্য। আমরা যদি প্রথম দিকের কথাগুলি মনোযোগ দিয়ে শুনি এবং স্মরণ রাখি তাহলে ইনশাআল্লাহ পরবর্তী কথাগুলি বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমি অনুরোধ করে বলছি, আবারও স্মরণ রাখুন, আল্লাহ এক আয়াতে বলেন আমাদেরকে অকারণে সৃষ্টি করেননি, আরেক আয়াতে বলেন কোন কারণে সৃষ্টি করেছেন, এবাদতের জন্য, আরেক আয়াতে বলেন এবাদত করি কিনা তা পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেছে। মানুষ যখন কোন মানুষকে পরীক্ষা করে, যার পরীক্ষা করে তার যোগ্যতা জানতে চায়, একজন আরেকজনকে পরীক্ষা করে কেন? তার যোগ্যতাটা জানতে চায়। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন কেন? আল্লাহ আমাদের কার মধ্যে কি যোগ্যতা আছে আল্লাহ কি জানা নাই? কি বলেন আপনারা? তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন কেন? আল্লাহ তো পরীক্ষা ছাড়াই জানেন আমাদের কার মধ্যে কি যোগ্যতা আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব। এখানেই আল্লাহর পরীক্ষায় আর মানুষের পরীক্ষায় পার্থক্য হয়ে যায়। মানুষ মানুষের পরীক্ষা করে পরীক্ষার্থীর যোগ্যতা জানার জন্য, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যোগ্যতা জানার জন্য নয়, যা পরীক্ষা করেন তাকে জানাইবার জন্য যে তুমি নিজে পরীক্ষা দিয়া জানিয়া লও তোমার যোগ্যতা রাখুনটা। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর পরীক্ষায় মানুষের পরীক্ষায় ব্যবধান আছে? মানুষ পরীক্ষা করে পরীক্ষার্থীর যোগ্যতা যাচাই করার জন্য। আল্লাহ কি যাচাই করার দরকার আছে না বিনা যাচাই জানেন? তিনি কেন আমাদের পরীক্ষা করেন তো জানাই আছে। তিনি পরীক্ষা করেন আমাদের কার মধ্যে কি যোগ্যতা আছে তা জানার জন্য নয়, তিনি আমাদের পরীক্ষা করেন আমাদের কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য এটা আমাদেরকে জানাইয়া দেওয়ার জন্য। দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইলাম, এই পরীক্ষার মাধ্যমে তুমি নিজে নিজেই জেনে নাও তোমাদের কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়াতে যাদের আমল ভালো হবে মরণকালে তাদের মরণ ভালো হবে, পরকালে তাদের হাসর ভালো হবে। দুনিয়াতে যাদের আমল ভালো হবে না মরণকালে তাদের মরণ ভালো হবে না, পরকালে তাদের হাসর ভালো হবে। কাজেই সুজা কথায় আমল ভালো যার মরণ ভালো তার, মরণ ভালো যার হাসর ভালো তার, আমল খারাপ যার মরণ খারাপ তার, মরণ খারাপ যার হাসর খারাপ তার। রাসূলের এই হাদিসের মর্মটা বোঝার জন্য আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিচ্ছি। দুনিয়াতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান সমাপ্ত হওয়ার পর শিক্ষকগণের পক্ষ থেকে ছাত্রদের পরীক্ষা নেওয়া হয়, একটা পরীক্ষার হলে বসানো হয়, প্রশ্নপত্র হাতে দেওয়া হয়, বলেন তো সমস্ত ছাত্ররাই কি প্রশ্নের জবাব লিখতে পারে না? অনেকে পারে না। পরীক্ষার হলে বসে বসে যারা প্রশ্নের জবাব লিখতে পারে না, এরা পাস না ফেইল ফল ঘোষণার পরে জানবে না পরীক্ষার হলে বসে বসে টের পাওয়ার কথা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলে, শেষ বিচারের দিন তোমার শেষ পরিণতি ভালো হবে না খারাপ হবে এটা হাসরের মাঠে জানার পরে জানতে হবে না। দুনিয়ার জীবনে তোমার নিজের আমলের দিকে তাকাইলে তুমি দুনিয়ার জীবনেই তোমার জানতে পারো। তোমার আমলের দিকে তাকায় যদি দেখো তোমার আমল ভালো, এটা আলামত হইল তোমার মরণ ভালো হবে, তোমার হাসর ভালো হবে। তোমার আমলের দিকে তাকাইলে যদি দেখো তোমার আমল ভালো না আর তওবা কইরা এই বদ আমল না ছাড়ো, তাহলে আলামত হইল এই কথা যে তোমার মরণও ভালো হবে না, তোমার হাসরও ভালো হবে না। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা যেমন প্রশ্নের জবাব লিখতে না পারে, ফল ঘোষণার আগেই টের ভাই সে ফাঁস করবে না এই করে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে প্রতিটি মানুষ তার আমলের দিকে লক্ষ্য করলে হাসরের বিচারের আগেই টের পায়, হাসরের বিচারে তার দশাটা কি হবে। কাজে কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইতেছে। আমাদের কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য এটা আল্লাহ জানতে চান। দেখি কি বুঝলেন আপনারা, আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান, পরীক্ষার মাধ্যমে আল্লাহ জানতে চান আমরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য। মোটেই না, মোটেই না, আল্লাহ তো জানেন। ফেরাউন দুনিয়াতে আসলে কি করবে আল্লাহ আগের থেকেই জানা ছিল, নমরুদ দুনিয়াতে আসার পরে কি করবে আল্লাহ আগের থেকেই জানা ছিল, নবী রাসূলগণ দুনিয়াতে আসার পরে কি করবেন আল্লাহ আগের থেকেই জানা ছিল। আপনাদের কি বিশ্বাস? উলামায়ে কেরাম বুজুর্গান এদিন নেককার মুমিন মুসলমান দুনিয়াতে আসলে কি করবে আল্লাহ আগের থেকেই সামান্য জানা ছিল না পুরাপুরি জানা ছিল? আমাদের কি পরীক্ষার জন্য বাটা? আল্লাহ বলেন আমার জানা আছে, তোমরা নিজেরা যা যা আমল দেখে জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। তোমার আমল দেখে তুমি নিজে জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। আল্লাহর এত পরিষ্কার ভাবে জানা আছে যে দুনিয়াতে পাপিষ্ঠরা আসলে পরে কি করবে, দুনিয়াতে নেককারেরা আসলে পরে কি করবে আল্লাহ সুস্পষ্ট ভাবে জানাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে পারতেন নবী রাসুল আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম বুজুর্গানে দিন নেককার মুসলমানকে বানাইয়া দুনিয়াতে না পাঠাইয়াই জান্নাতে দিয়া দিতে পারতেন। ফেরাউন নমরুদ কারুন হামান সাদ্দাদ আবু জাহাল আবু লাহাব এরা বানাইয়া দুনিয়াতে না পাঠাইয়াই আল্লাহ জাহান্নামে দিয়া দিতে পারতেন, কারণ ওদের মধ্যে জান্নাতে যাওয়ার যোগ্যতা আছে, এদের মধ্যে জাহান্নামে যাওয়ার যোগ্যতা, জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। আল্লাহর আগের থেকেই জানা ছিল। আমার কথা বুঝে থাকলে বলুন, ফেরাউন নমরুদ কারুন হামান সাদ্দাদ আবু জাহাল আবু লাহাব এরা জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য দুনিয়াতে পাঠাইবার আগে আল্লাহ জানতেন না? অবশ্যই জানতেন। নবী রাসুল ওলিয়া উলিয়া উলামা কেরাম বুজুর্গান দিনের মধ্যে জান্নাতে যাওয়ার যোগ্যতা আছে না জাহান্নামে যাওয়ার যোগ্যতা আছে আল্লাহ কি আগের থেকে জানতেন না? আল্লাহর জানা মতো যদি যাদের মধ্যে জান্নাতে যাওয়ার যোগ্যতা আছে ওদেরকে বানাইয়া দুনিয়াতে না পাঠাই দিদি জান্নাতে দেয়া দিতে, আর যাদের মধ্যে জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই আল্লাহ তো জানেন এই যোগ্যতা নাই এদেরকে বানাইয়া দুনিয়াতে না পাঠাই জাহান্নামে দেয়া দিতে। আপনারা হয়তো জান্নাতে গেলে প্রশ্ন করতেন না আপনাদেরকে কোন যোগ্যতায় জান্নাত পেলাম, প্রশ্ন কারণ উপকার হইলে মানুষের প্রশ্ন করে না, নীরবে গ্রহণ করে নেয়। কিন্তু বেদিন কাফিরেরা অবশ্যই আল্লাহ এভাবে দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষা না ফিরা জাহান্নামে দিয়া দিলে বেদিন কাফিরেরা অবশ্যই আল্লাহর কাছে জানতে চাইত কোন অপরাধে জাহান্নামে যাও। আমার কথা বুঝে থাকলে বলুন, ফেরাউনকে বানাইয়া আল্লাহ দুনিয়াতে না পাঠাইয়া জাহান্নামে দিয়া দিলে কি ফেরাউন জানতে চাইত না আমার অপরাধটা কি? আল্লাহ যদি তখন বলতেন আমি জানি তোমার অপরাধ, তোমার দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষা করলে তুমি ফেল করো, ফেরাউন এই কথার দ্বারাই মেনে নিত না? বলতো আমি তো বুঝলাম না, বলতো না আমি তো জাহান্নামের যুগে আপনি জানেন না, আমি তো বুঝলাম না, এই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তোমার দুনিয়ার জীবনের আমলের দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের, এই পরীক্ষাটার জন্য আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে দুনিয়াতে পাঠাইতেছে। তোমার আমলের দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের। এরপরেও দুনিয়াতে আসার পরে নিজের আমলের দ্বারা পরিষ্কার বুঝতে পেরেছে সে জাহান্নামের যোগ্য, নিজের আমলের দ্বারাই নিজে বুঝতে পেরেছে সে জাহান্নামের যোগ্য। তারপর হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এই মস্তানি জীবন যখন করার জন্য তো তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম না, তুমি মস্তানি করে আসলা কেন? আমি কোন মস্তানি কোনোদিন করি নাই, চাপ অস্বীকার করে আল্লাহ বলেন বালিল ইনসান আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। প্রত্যেকটা মানুষ হাশরের মাঠে দাঁড়াইয়া মনে রাখবে দুনিয়ার জীবনে কি করে গেছে সে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে এই পাপিষ্টরা এত সমস্ত পাপ করে আসলা কেন দুনিয়ার থেকে, এত সমস্ত গুণা করে আসলা কেন দুনিয়ার থেকে, বলবো আমি একটা গুণাও করছি না, সত্য বলবে আল্লাহর বিচারে আদালতে দাঁড়াইয়া না সরাসরি মিথ্যা বলবে? আপনারা বুঝে রাখুন যে সমস্ত পাপিষ্টরা হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর সাথে মিথ্যা বলবে, এই সমস্ত পাপিষ্টরা দুনিয়াতে আপনাদের সাথে কোনো বার্তা দুষ্কামি করলে আদালতে দাঁড়াইয়া কতটুকু সত্য বলবে? আল্লাহর সাথে যারা মিথ্যা বলবে আদালতে দাঁড়াইয়া আপনাদের সামনে কি বলবে? অনেকে বুঝতে পারে না এরা এমন মিথ্যা বলে কেন, এমন বাটপারি করে কেন, এমন দুষ্টামি করে কেন, এমন দুটাবাদি করে কেন, এ তো আপনার সাথে করছে কেমতের দিন আল্লাহর সাথেও বলে। যখন বলবে আল্লাহ এই সমস্ত গুনাহ খাতা একটাও আমি করিনি, অথচ জানে মনে মনে সারা জীবন ভর খালি দুষ্টামি করছে, বাটপারি করছে, গুনাই করছে, অপরাধই করছে, শুধু জাহান্নামে যাওয়ার মতো কাজই করছে মনে মনে জানা আছে তা। কিন্তু আল্লাহ যখন জিজ্ঞেস করবেন গুনাহ কেন করছো, আমি একটাও করছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাশরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে তিন ভাবে প্রমাণ করবেন গুনাহগ্রস্ত স্মরণ না কোন কতভাবে, তিন ভাবে প্রমাণ করবেন, গোপনে না সমস্ত জগৎবাসীর সামনে, সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ তিন ভাবে প্রমাণ করবেন তুই গুনাহ করছস। কোন সময় প্রমাণ করবেন? যখন যে অস্বীকার করে তো আমরা একটু বুঝি স্মরণ রাখি তিন ভাবে কি কি। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনকে আল্লাহ আদেশ করবেন তোর কোন জায়গায় কোন দিন কোন সময় কোন পাপ করছিল বল, জমিনের যে জায়গায় যেই দিন যেই সময় পাপিষ্ট যেই পাপ করছিল জমিনে বলে দেবে, কে দিল সাক্ষী তার বিরুদ্ধে? জমিন, জমিন সাক্ষী দিল। দ্বিতীয় পদ্ধতি হবে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাপিষ্টরা যখন অস্বীকার করবে কোন পাপ করে নাই, আল্লাহ বলেন আমি তখন তাদের মুখে মোহর মেরে দেব, বাক শক্তি বন্ধ করে দেব, বুবা বানিয়ে দেব, আর কথা বলতে হবে। এরপর হাতকে জিজ্ঞেস করব তার তোর দ্বারা কোন গুণা করাইছে বল, হাতের দ্বারা জীবনে যত গুণা করেছিল সব বলে পাওকে জিজ্ঞাসা করবেন তোর দ্বারা যত গুনাহ করাইছিল বল, পা বলে দিবে। কানকে জিজ্ঞাসা করবেন তোর দ্বারা যত গুনাহ করাইছিল বল, কান বলে দিবে সব কানের গুনাহ। কানের গুনাহ কি আমরা করি? সমাজের মুসলমান ভাইয়েরা বলুন, কানের গুনাহ কি আমরা করি? কেউ কি বলতে পারেন কানের আবার গুনাহ কোনটা? গীবত করা, গীবত শোনা, গীবত শোনাটা হইল কানের গুনাহ। গান শোনা কানের গুনাহ, বাজনা শোনা কানের গুনাহ, মিথ্যা কথা শোনা কানের গুনাহ, মিথ্যা সাক্ষী শোনা কানের গুনাহ, মিথ্যা মামলা শোনা এবং গ্রহণ করা কানের গুনাহ। বর্তমান সমাজের মুসলমান কোন অঙ্গের দ্বারা কি পরিমাণ গুনাহ করে এর বিবরণ দিয়ে সারাদিনে সারা রাতে শেষ করা যাবে। এটার জন্যই পাঠাইছেন, তোমার আমলের দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাত না তুমি জান্নাত। আল্লাহ চক্ষুকে জিজ্ঞেস করবেন তোর দ্বারা কি গুনাহ করাইছিল বল, চোখ চোখের গুনার কথা বলে দিবে। মানুষের অন্তর আছে, অন্তর আরবিতে কয় কল, বাংলায় কয় হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট। এটাতে জিজ্ঞেস করবেন তোর দ্বারা কি গুনাহ করাইছিল বল, হার্ট বলে দেবে। অমুক পাখের পরিকল্পনা করছিল, অমুক পাখের বুদ্ধি করছিল, অমুক পাখের কুবুদ্ধি করছিল, আমার দ্বারা বলে দেবে। তাই আল্লাহ বলেন কানের দ্বারা কি গুনাহ করেছিল হাসরের মাঠে জবাব দিতে হবে, চোখের দ্বারা কি গুনাহ করেছিল হাসরের মাঠে জবাব দিতে হবে, অন্তরের দ্বারা কি গুনাহ করেছিল হাসরের মাঠে জবাব দিতে হবে। আমার কথা বুঝে থাকলে বলতে পারে না দাদা আমরা কি অন্তরের দ্বারাও গুনাহ করি? আল্লাহ বলে অন্তরের দ্বারা কি গুনাহ করেছ আমি অন্তরকে জিজ্ঞেস করব, মুখের বাক শক্তি বন্ধ করে দেব, হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে দাঁড়িয়ে তোমার হার্টকে জিজ্ঞেস করব, হার্ট বলে দেবে আমার দ্বারা এত সব খারাপ কাজের পরিকল্পনা গ্রহণ করেছে। এগুলো পাপিষ্টের পাপ হাসরের মাঠে প্রমাণ করার দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি কি ভুলে গেছেন? প্রথম পদ্ধতি হল জমিনের সাক্ষী, দ্বিতীয় পদ্ধতি হল নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। দ্বিতীয় পদ্ধতি কোনটা? পাপিষ্টের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব, অমুক অঙ্গ করবো আমার দ্বারা অমুক কাজ করাইছিল, তমুক অঙ্গ বলবে আমার দ্বারা ওই সমস্ত গুণার কাজ করে। তিন নম্বর পদ্ধতি, আপনারা ভুলে গেলে তো আমি বেশি লম্বা কথা বলে লাভ নাই, ভুলবেন না। বলুন প্রথম প্রমাণটা কি? দ্বিতীয় প্রমাণ পাপিষ্টের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। তিন নম্বর তোমার আবার জিজ্ঞাসা করবো, এক নম্বর প্রমাণ কি, দুই নম্বর প্রমাণ কি, তিন নম্বর প্রমাণ কি? পিছনের কথা ভুলে গেলে সামনের কথা কি বুঝবে? এ যদি কোন এ কোনটা ভুলে যায়, বি কোনটা ভুলে যায়, অ কোনটা ভুলে যায়, কে কোনটা ভুলে যায় যদি, তাহলে তাকে বুক বানান জিজ্ঞেস করার কোনো মানে নাই। যে বি চিনে না, ও চিনে না, কে চিনে না, তাহলে যদি বলেন বুক বানান কিভাবে হয়, বুক এর স্পেলিং কিভাবে হয় বলতে পারবে? তাহলে আগেরটা আগে মনে রাখতে হবে, তারপরে পরেরটা বলতে পারবে। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলেছি প্রথম দিকের কথা যদি কথাগুলি যদি মনোযোগ দিয়ে শুনেন আর মনে রাখতে পারেন তাহলে শেষের দিকের কথাগুলি বুঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তিন নম্বর প্রমাণ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি মানুষের দুই কাঁধে আল্লাহ দুজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? ডান কাঁধের ফেরেশতা তার সারা জীবনের সমস্ত নেক আমল লেখে রাখে খাতায়, বাম কাঁধের ফেরেশতা তার সারা জীবনের গুনাহ খাতায় লেখে রাখে। লেখ শুধু লেখেই রাখে না, সিনারিটাও রেকর্ড করে রাখে। আধুনিক বিজ্ঞান এই ভিডিও রেকর্ড আবিষ্কার করে আমাদেরকে কথাটা বোঝানি খুব সহজ করে রাখে। বর্তমান আধুনিক বিজ্ঞানে এমন ভিডিও রেকর্ডার আবিষ্কার করছে যে আপনারা যেখানে বসা আছেন, কে কিভাবে বসা আছেন, কে নড়াচড়া করতেছেন, কে কথা বলতেছেন, কি কথা বলতেছেন, সবগুলি রেকর্ড করে রাখা যায়। পঞ্চাশ বছর পরে আবার সেই রেকর্ডটা প্লে করলে পঞ্চাশ বছর আগে আপনি যা কিছু করেছিলেন সব সামনে তুলে এই জিনিসটা আবিষ্কার করে আধুনিক বিজ্ঞানীরা আমাদেরকে বাম কান্ধে রাখ ডান কান্ধে ত্রিশটা মানুষের জীবনীটারে মানুষের লাইফটারে কিভাবে রেকর্ড করে এটা বুঝানি আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে। কিছুটা বুঝতে পারলেন? যখন পাপিষ্টরা হাসরের মাঠে বলবে আমি কোন পাপ করি নাই, মনে আছে কথা? বাম কাঁধের ত্রিশটা সারা জীবনের যত রেকর্ড তৈরি করেছে রেকর্ডটা তার সামনে প্লে করে দেওয়া হবে। রেকর্ড প্লে বুঝেন তো, প্লে করে দেওয়া হবে, নিজেই নিজের সুখে দেখবে নিজে কোন গুণা কিভাবে করছিল। এটা হইল ত্রিশটার লিখিত ত্রিশটার তৈরি করা রেকর্ডের প্রমাণ। এই তিনভাবে আল্লাহ হাসরের মাঠে পাপিষ্টদের পাপ প্রমাণ করবেন, কখন? যখন সে পাপের কথা অস্বীকার করবে। পরের কথা পরে কই, এর আগে একটা জরুরি কথা বাকি রইল। এই পর্যন্ত কথা বুঝে থাকলে আপনারা বলুন, সে যে পাপের কথা অস্বীকার করছিল ভুলে গিয়েছিল না জেনে শুনে? যেই পাপিষ্ট মানুষ নিজের পাপের কথা জেনে শুনে অস্বীকার করবে হাসরের মাঠে, তারে যদি দুনিয়াতে পরীক্ষার জন্য না পাঠাইয়া ফেরাউনে যদি আল্লাহ এমনি জাহান্নামে দেয়া দিতে চাইতেন, আমি জানি তুই তোর জাহান্নামে যাওয়ার অভিজ্ঞতা আছে, তোর জান্নাতে যাওয়ার অভিজ্ঞতা নাই। নমরুদকে যদি আল্লাহ বলতেন তোর মধ্যে জান্নাতে যাওয়ার অভিজ্ঞতা নাই, আমি জানি আমার জানা মতো তুই তোরে জাহান্নামে দেয়া দিলাম, কিছুতেই মানতে রাজি হইত না? পরীক্ষা না দিয়া নিজের আমল নিজের সুখে না দেখিয়া জাহান্নামের শাস্তি গ্রহণ করতে রাজি হবে? দূরের কথা, নিজের আমল নিজের সুখে দেখে গেল হাসরের মাঠে যখন দেখবে এই সমস্ত গুনার কারণে জাহান্নামের শাস্তির যোগ্য হয়েছে, তখন বেমালুম সব কথা মনে আছে কিন্তু আল্লাহর সামনে অস্বীকার করে ফেলবে আমরা এগুলি করি। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, যে মানুষ নিজের পাপের কথা জানা সত্ত্বেও শাস্তি জাহান্নাম দেখলে অস্বীকার করবে, এই মানুষকে দুনিয়ার জীবনের পরীক্ষা না নিয়ে আল্লাহ জাহান্নামে দিতে চাইলে কি করত? কিছুতেই মানতে রাজি হইত না। ওই তো আল্লাহ তুমি আমার জুলুম করতেছ, আমি তো বুঝলাম না আমি কেমনে জাহান্নামে ঢুকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড তৈরি করলেন তোমার লাইফ রেকর্ড, দুনিয়া হাসরের মাঠে দেখানো হবে, তুমি দেখে তুমি নিজেই বুঝতে পারবে তুমি জান্নাতের যোগ্য না তুমি জাহান্নামের যোগ্য। এই জন্য হাদিসটা আমি আপনাদেরকেই শোনাই, আপনাদেরকে আগেই শোনাইছি, হাসরের মাঠে তো হাতে নাতে ধরা খাইবে, চাক্ষুষ ভাবে দেখতে পাবে, দুনিয়ার জমিনে দাঁড়াইয়া নিজের মনের কাছে প্রশ্ন করলেও জবাব দিবে, বলো তুমি জান্নাতে যাওয়ার কাজ করতেছো না জাহান্নামে যাওয়ার কাজ করতেছো? মন যদি বলে আমি জান্নাতে যাওয়ার কাজ করতেছি তাহলে তুমি আল্লাহ পরীক্ষায় পাস, মন যদি জানে তুমি জাহান্নামে যাওয়ার কাজ করতেছো তাহলে আল্লাহ যে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন সেই পরীক্ষা তুমি দিয়ে। আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা কতজন এই পরীক্ষা দিতে এসে দুনিয়াতে কতজন পাস করতেছি আর কতজন ফেল করতেছি এটা কি মনে মনে টের পাই না? তাহলে যারা যারা মনে মনে টের পাইতেছি যে আমি তো জাহান্নামে যাওয়ার কাজ করতেছি, আপনি কি শেষ পর্যন্ত জাহান্নাম নিয়ে এই তুষ্ট থাকবেন না এই ঘর থেকে ফেরা দরকার? এই ফিরার জন্য এই ওয়াদের যারা যারা জাহান্নামের প্রতি অগ্রসর হইতেছি নানা রকমের পাপের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় ফেল করতেছি, আল্লাহর মতো এমন দয়াল এক্সামিনার জগতে আর কাউকে পাবেন না। দুনিয়াতে কোন পরীক্ষক যখন ছাত্রদেরকে পরীক্ষার হলে পাঠাইয়া প্রশ্ন করে জবাব দিতে না পারলে কোন পরীক্ষকে পরীক্ষার্থী ছাত্রকে প্রশ্নের জবাব শিখাইয়া দেয় না, নাকি আপনাদের লন্ডনে এমন ফেসিলিটি আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াল, মানুষকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইয়া যখন মানুষ পরীক্ষায় ফেল করার পথে চলতে থাকে তাকে কিভাবে চলতে থাকলে পাশ করবে এটা শিখাইয়া দেওয়ার জন্য, জানাইয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য 2,24,000 নবী রাসূল পাঠাইছে। পরীক্ষার হলে ঢুকার আগে না পরীক্ষার হলে ঢুকানির পরেও কোন পথে চললে আমি আল্লাহর পরীক্ষায় বাস করবো ঘরটা দেখা দেওয়ার জন্য কতজন নবী রাসূল পাঠাইছে? কোন বিবরণ মতো বোঝা যায় এটা কোন গ্যারান্টিযুক্ত সংখ্যা না, কোন কোন বিবরণ মতে বোঝা যায় যে আল্লাহ 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন শুধু দুনিয়ার মানুষ যারা ফেল করার পথে চলতেছে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, এই পথটা আল্লাহর পরীক্ষায় ফেল করার পথ, এই পথটা জাহান্নামে যাওয়ার পথ, এখান থেকে ফির, আল্লাহর পরীক্ষায় পাশ করার পথে আসো, তুমি জান্নাতের পথে চলো। পরীক্ষার হলের ভিতরেও এদের কথা শুনে যারা জাহান্নামের পথ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এদের অতীত জীবনের সর্বনামা করে দেয়। বর্তমান দুনিয়াতে কে কে আছেন এরকম নবী রসুল? একজনও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী বানাইছেন, উনার পরে আল্লাহ আর কাউকে নবী বানাইবেন না। আপনারা কি জানেন? উনার পরে আল্লাহ আর কোন নবী পাঠাবেন না, বলবেন না। উনার পরে আল্লাহ কাউকে নবী বানাবেন না, পাঠাবেন না আর বানাবেন না। এর সমাজে হয়তো অনেকে বুঝতে পারতেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের আগে আবারও দুনিয়াতে পাঠাবেন, শুনে নেই কোনদিন? আপনি যদি বলেন পাঠাবেন না, তাহলে রসুল বলছেন পাঠাবেন, আপনার কথা তো রসুলের কথার বিরুদ্ধে গেল। এই কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কোন নবী পাঠাবেন না কথাটা নয়, আর কোন নবী বানাবেন না, একজনকে পাঠাবেন। তাকে পাঠাবেন কেন? তাকে পাঠাবেন দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে নয়, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ যথেষ্ট। তাহলে বলুন তো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কাউকে নবী বানাবার দরকার আছে? দরকার নাই। তাহলে ঈসা নবীকে পাঠাবেন কেন? ঈসা নবীকে পাঠাবেন দুনিয়ার মানুষের হেদায়েতের দরকারে না, দুনিয়াতে ওনার একটা নিজের দরকার বাকি আছে এটা পুরো করার জন্য। ঈসা নবীর নিজের একটা দরকার বাকি রয়েছে দুনিয়াতে, এইটা পুরো করার জন্য ঈসা নবীকে পাঠান। আমাদের দরকারে না, আমাদের দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট ভাবে পুরো করে গেছে। আমার উম্মতের আলেমগণ কিয়ামত পর্যন্ত নবীগণের দায়িত্ব পালন করে যাবেন। কেউ যদি আল্লাহর পরীক্ষায় ফেল করার মতো পথে চলে, কেউ যদি জাহান্নামে যাওয়ার পথে চলে, আলেমগণ কিয়ামত পর্যন্ত তাদেরকে বলে দিবেন, তুমি যেই পথে চলছো যে জাহান্নামে যাওয়ার পথ, আল্লাহ পরীক্ষায় তুমি ফেল করবে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এখনো ভালো আছে, এই গুনার পথ ছেড়ে দিয়ে তওবার পথে আসো, আল্লাহর পরীক্ষায় পাশ করার পথে আসো, জান্নাতের পথে আসো। আলেমগণের কথা শুনেও যদি কেউ গুনার পথ ছেড়ে দেয়, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তার অতীত জীবনের সর্বনামা করে দেবে। তাহলে বুঝে থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষের হেদায়তের জন্য আর কোন নবীর দরকার বাকি আছে? তাহলে ঈসা নবীকে পাঠাবেন কেন? আমাদের হেদায়তের দরকারে নয়, দুনিয়াতে ওনার নিজের একটা দরকার বাকি আছে সেটা পুরো করার। আমাদের দরকারে তিনি আসবেন না, তিনি নিজের দরকারে আসবেন। আমরা একটু বোঝার চেষ্টা করি নিজের দরকারটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي. حضرت عيسى عليه السلام একা একা একটা ঘরে ভিতরে ছিল, শত্রুরা ওনাকে হত্যা করে ফেলার জন্য একদল শত্রুদের নেতা তার ঘরের ভিতরে প্রবেশ করেছিল। আমার কথা বুঝে থাকলে বলুন, শত্রুরা ঘরে প্রবেশ করার আগে এই ঘরে কতজন ছিলেন? একজন, একমাত্র শত্রুরা তাকে হত্যা করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে তার ঘরে প্রবেশ করল। সর্বপ্রথম যেই নেতা ঘরে প্রবেশ করল, আল্লাহ ওই নেতাকে হুবহু ঈসা আলাইহিস সালামের চেহারার মতো চেহারা বানিয়ে দিলেন, আর সাথে সাথে ঈসা নবীকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। তখন ঈসা নবীকে বলেছিলেন, হে ঈসা, এই দুনিয়াতে যারা আসে মরণের মাধ্যমে বিদায় নিতে হয়, আপনার মরণটা বাকি রইল শত্রুদের হাত থেকে বাঁচাবার জন্য, মরণ ছাড়াই আপনাকে এখন আমি আসমানে উঠিয়ে নিতেছি, এই যে একটা কাজ দুনিয়াতে আপনার বাকি রইল যা পুরা করার জন্য ভবিষ্যতে আবার আপনাকে পাঠাবো। বুঝতে পারলেন ঈসা নবী দুনিয়াতে আসবেন দুনিয়ার মানুষের হেদায়তের জন্য না নিজের একটা দরকার বাকি আছে? আমাদের দরকারে তিনি আসবেন না, তিনি নিজের দরকারে আসবেন। কিন্তু হাদিস শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি খ্রিস্ট ধর্মের বিধান পালন করবেন না, মুহাম্মদ রাসূলুল্লাহর চালু করা ইসলামী বিধান পালন করে যাবেন। তিনি নবী আছেন তো আসেনি, আবার যখন আসবেন তখন আমাদের নবীর উম্মত হয়ে আসবে, তার নবুয়তের সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে না। নবী তো তিনি আসেনি, আবার যখন আসবেন তখন সেই নবুয়ত চালু করার জন্য আসবেন না, আমাদের নবীর নবুয়ত পালন করার জন্য আসবেন। তখন তিনি তার নবুয়ত চালু করবেন না আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, আমাদের নবীর শরীয়তে যত বিধান আছে এগুলি তখন তিনি নিজেও পালন করবেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনাকে আমি শত্রুদের হাত থেকে বাঁচাবার জন্য সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিলাম, মরণ বাকি রইল এই কাজটা সমাধানের জন্য ভবিষ্যতে পাঠাও। এই কারণে ঈসা নবী আবার আসবেন। কাজেই পিছন দিক থেকে যত শত্রু ঘরে ঢুকল তারা কি ঈসা আলাইহিস সালামকে পাইল? কিন্তু প্রথমে যে নেতা ঢুকেছিল সেই নেতার চেহারাকে তো আল্লাহ হুবহু ঈসা নবীর চেহারা মতো করে দিয়েছিলেন। পিছন দিক থেকে যারা ঢুকলো, ঢুকে নেতার চেহারার দিকে চাই মনে করলো ইনি তো ঈসা, দৈরা ইচ্ছা মতো একটা টুকরা টুকরা করলো, নিজেরা নিজেরা নেতারে এক একটা টুকরা টুকরা করলো, টুকরা টুকরা করে ভাই আমরা নেতা গেল, এক দলে ভাই নেতা দিয়ে একটা লাইছ, আরেক দলে ভাই নেতা খাইতে থাকলো ঈসা গেল, আরেক দল ঈসা একটা লাগিয়ে নেতা গেল, লাগছে তাদের মধ্যে এমন দ্বন্দ্ব যেটা কিয়ামত পর্যন্ত আর নিরসন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘটনার বিবরণ দিয়া বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, সুলিতেও চড়াতে পারেনি, আল্লাহর পক্ষ থেকে এদেরকে স্থায়ী ভাবে দাঁদায় ফেলা হয়েছে, এরা দাঁদা করছে। বুঝে থাকলে বলুন, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, সুলি দেওয়া হয়েছে, না আল্লাহ দাঁদায় ফেলাইছেন, আল্লাহ তাদেরকে দাঁদায় ফেলাইছেন। কাজেই আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবীর পরে আল্লাহ আর কোন নবী পাঠাবেন না, আর কাউকে নবী বানাবেন না। কথাটা ক্লিয়ার হইল? আমাদের আমাদের নবীর পরে আল্লাহ আর কোন নবী পাঠাবেন না, আর কাউকে নবী বানাবেন না, বানাবেন না। আমাদের নবীর পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, ঈসা নবীকে পাঠাবেন আমাদের কাছে না ওনার নিজের কাছে, আপনি ইচ্ছা মতো আসেন, আপনি ইচ্ছা মতো নিজের কাজ করেন, আমাদের তাতে কিছু আসে যায়, আমাদের নবী শেষ নবী। কথা ক্লিয়ার হইল? এখন আমাদের নবী যে শেষ নবী, তিনি কি দুনিয়াতে এখনো আছেন না দেড় হাজার বছর আগে বিদায় হয়ে গেছেন, দুনিয়াতে বিদায় হয়ে গেছেন? তাহলে এই দেড় হাজার বছর যাব, তার ভবিষ্যতে কে আমাদের আগ পর্যন্ত আরো যত হাজার বছর দুনিয়াতে যাবে, এই সময়ে যত মানুষ আল্লাহর পরীক্ষায় ফেল করবে, জাহান্নামের পথে চলে যাবে, গুনাহ করতে থাকবে, এদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাবার জন্য দায়িত্ব পালন করবেন কে? আল্লাহ রাসূল বলেন, ওয়া আন্নাল উলামা ওয়া ওয়ারাসাতুল আমবিয়া, আমার উম্মতের আলেমগণ কিয়ামত পর্যন্ত নবীগণের এই গুরু দায়িত্ব পালন করে যাবে। এখানে আরেকটা কথা আমরা খুব ক্লিয়ারলি বুঝি, সাধারণ মুমিন মুসলমান এলেম কালাম শিখে নেক আমল করে জাহান্নাম থেকে নিজের জান বাঁচাবার জন্য, আলেমরা এলেম কালাম শিখেন নেক আমল করেন শুধু জাহান্নাম থেকে নিজের জান বাঁচাবার জন্য নয়, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আমার কথা বুঝে থাকতে বলুন, আপনাদের নেক আমলে আর আলেমদের নেক আমলে, আপনাদের এলেম কালাম যাই কিছু শিখেন তার উদ্দেশ্য, আর আলেমগঞ্জ যে এলেম কালাম শিখেন তার উদ্দেশ্যে কি ব্যবধান আছে? সামান্য না, আকাশ পাতাল। আপনারা যাই শিখেন যাই আমল করেন নিজের জান বাঁচাবার জন্য, আলেমগণ এলিম কালাম শিখেন গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ওয়ান্নাল উলামা ওয়া ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ হলেন নবী রাসূলগণের উত্তরাধিকারী, নবী রাসূলগণের দায়িত্ব পালন করে যাবেন কিয়ামত পর্যন্ত আলেমগণ। কাজেই কিয়ামতের দিন কোন মানুষ এই কথা বলার সুযোগ থাকবে না যে আমি জানি নাই, আমি শুনি নাই, আমি বুঝি নাই, আলেমগণকে আল্লাহ তারপরে রাখবেন কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিন। তিন ভাবে প্রমাণ করবেন, মনে আছে? পাপিষ্ঠদেরকে আল্লাহ হাশরের মাঠে যখন জিজ্ঞাসা করবেন এই সমস্ত গুণা তুমি দুনিয়ার জীবনে কেন করলে বলো, প্রথমে বলবে আমি এগুলি করি নাই। আল্লাহ কত ভাবে প্রমাণ করবেন? এক নম্বর জমিনের সাক্ষী, দুই নম্বর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, তিন নম্বর বাম কাদের ফিরিস্তার তৈরি করা ভিডিও রেকর্ড। বুঝলাম আপনাদের যেমন আর ভাষাই ভিডিও রেকর্ড তার সামনে ধরে দেওয়া হবে, দেখে বলবে যত বড় গুণা করলাম, যত ছোট গুণা করলাম, যত প্রকাশ্য গুণা করলাম, যত গোপনীয় গুণা করলাম, এই রেকর্ডে কিভাবে স্থান পাইব, কিভাবে এই রেকর্ডে স্থান পাইব? শেষ পর্যন্ত আফসোস করতে থাকতে করতে করতে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার পুরা কপাল, এই রেকর্ডটা যদি আমার হাতে না দেওয়া হইতো তবুও তো আমি পাপ করি নাই বলার একটা ভাব থাকতো। আমরা কি বিষয়টা বুঝতে পারতেছেন? তিন ভাবে হাসরের মাঠে পাপিষ্ঠদের পাপ প্রমাণ করার পরে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, এই দ্বিতীয় দফার জিজ্ঞাসা। প্রথম দফা যখন জিজ্ঞাসা করেছিলেন কি বলেছিল, করি নাই, কত ভাবে প্রমাণ করলেন? তিন ভাবে প্রমাণ করে আবার যখন জিজ্ঞেস করবেন এবার বল দুনিয়ার জীবনে এই মস্তানি করার জন্য কি তোরে পাঠাইছিলাম না বলে দিছিলাম, তোরে খামো খাওয়া নিছি না বানানি একটা কারণ আছে, কারণও বলে দিছিলাম, করলে কেন এবার বলুন? এখন কি এইগুলি এই ভাবগুলি আমি করি নাই বলার সুযোগ আর বাকি আছে? তখন আর করি নাই বলবে না, তখন বলবে আপনি যেগুলি প্রমাণ করলেন আমি পাপগুলি করেছি, আসলে এইগুলি আমি নিজের ইচ্ছায় করি নাই, আমাকে অমুকে হমুকে তমুকে পড়াইছে তালারে ধর, আগে করছিলাম আগে করছিলাম আমি করছি না, তিনভাবে প্রমাণ হওয়ার পরে আর আমি করছি না বলার তফাত নাই, তখন কইব এইগুলি আমি নিজের ইচ্ছায় করছি না, আমার অমুকে করাইছে অমুক পাপ, অমুকে করাইছে অমুক পাপ, তমুকে করাইছে তমুক পাপ, আমার যারা পাপ করাইছে এবারে ধর। আল্লাহর সাথে কি পরিমাণ জেরা করবে পাপিষ্ঠরা হাসরের মাঠে আপনারা চিন্তা করে দেখেন, আল্লাহ কি জেরায় হেরে যাবেন? আল্লাহ কি জেরায় পাপিষ্ঠর জেরায় কি আল্লাহ হারিয়ে যাইবেন? যখন আল্লাহ কইবেন অমুকে অমুকে তমুকে করাইছে, এ যখন আল্লাহরে কইব সবচেয়ে বেশি তাই গর্ব হাসরের মাঠে পাপিষ্ঠ হয় তার নিজের পাপের জন্য শয়তানকে, সবচেয়ে বেশি তাই গর্ব খারে যারা কোন পার্টি করত দল করত কোন নেতার নির্দেশে পাপ করত, এরা কইব রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবীলা, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, হে আল্লাহ এই সমস্ত পাপ আমি করেছি বলে যে আপনি তিনভাবে প্রমাণ করলেন, আমি যে দল করতাম দলের নেতার ওয়ার্ডারে করছি, নেত্রীর হুকুমে করছি, আমি নিজের ইচ্ছায় করছি না, আমার দলের নেতারে ধরো আমার দলের নেত্রীরে ধরো, করেনি দুনিয়ার মানুষে মুসলমানে এমন কোন দল যে দলের নেতায় নেত্রী হুকুম দিলে জানিয়া শুনিয়া অভাব করে, ওই দিন নেতা নেত্রী নিজের হাতে ধরাই দিল, আমার দলের নেতায় কইছিলি অপরাধ করতাম, আমার দলের নেত্রী কইছিলি অপরাধ করতাম, আমার দলের নেতা রে ধরো আমার দলের নেত্রী রে ধরো আমার জায়গা ধরো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার জবাব কোরআনে দিয়ে রাখছেন, আল্লাহ বলেন লা তাযিরু ওয়াজিবাতুম উযরা উকরা, তোমার নেতায় নেত্রী তোমাকে হারাম কাজের আদেশ করলো কেন, এই জন্য নেতা নেত্রী যাবে জাহান্নামে, আর তুমি জানিয়া শুনিয়া নেতার কথায় নেত্রীর কথায় গুণা করলা কেন, ওই জন্য তোমার ভাবে কেন তুমি যাবে জানিশ্বরীকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম করে এদের হুকুম পালন করা হারাম, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম করে তাদের হুকুম পালন করা হারাম। আমার নবী ঘোষণা দিলেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো হুকুম পালন করা যাবে না, তুই তোর নেতার হুকুম পালন করলে কেন, আমার হুকুমের বিরুদ্ধে তুই তোর নেত্রীর হুকুম পালন করলে কেন, আমার হুকুমের বিরুদ্ধে তুইও যাবে জাহান্নামে, তোর নেতা নেত্রীও যাবে জাহান্নামে, এইভাবে একজন একজন করে বাহানা দিতে থাকো, হ্যাঁ করাইছে অমুক পাপ, হ্যাঁ করাইছে অমুক পাপ, আল্লাহর সাথে যারা করে পাবে না, শেষ পর্যন্ত কইব আল্লাহ শয়তান নিয়ে করাইছে আমার পাপ, শয়তানে করাইছে, এরে দুই জাহান্নামে দাও, আমার ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনেই শয়তানকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ শয়তান তুই আমার বান্দারে পাপ করে লিখ। শয়তানের চেয়ে বড় বার্তা অন্য মানুষ আছে? আপনারা কতদিন যাবৎ দুনিয়াতে আসলেন আর কি পরিমাণ বার্তারি শিখলেন, আর শয়তান কতদিন দুনিয়াতে আসিল তার কি পরিমাণ বার্তারি জানা আছে? আমার কথা বুঝে থাকলে বলুন, কোন মানুষ কি শয়তানের চেয়ে বড় বার্তার হতে পারে? কাজেই শয়তানকে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তুই আমার বান্দাকে পাপ করাইলি কেন বল, শয়তানে কইব আল্লাহ আমি পাপ করাইছি কিনা একটু পরে আমারে কইতে দিই, আগে পাপিষ্টটারে জিগাইন আমারে দেখছিল নি কোনো দিন, চিন্তা করে দেখেন। আল্লাহ জিজ্ঞেস করবেন তুই যে কইলে শয়তানে ধরে গুনা করেছে দুনিয়াতে, শয়তান দেখছিল অথচ শয়তানে দুনিয়াতে আসার সময় আল্লাহরে কইয়াছে দেখা না দিয়া গুনা করাইব। আমরা যারা যারা গুনা করি কম বেশি ছোট বড় প্রকাশ্যে ভুবনিয়ে যে যে গুনা করি শয়তানে গুনা করানির চক্রান্ত করে, কিভাবে গুনা করাইবে শয়তান আমাদেরকে দুনিয়াতে আসার সময় আল্লাহকে বলে এসেছিল। আল্লাহ যখন বলছিলেন হে ইবলিস চিরকালের জন্য মরদুদ মালহুন হইয়া জান্নাত থেকে বাহির হইয়া যা, শয়তানের কথাটা যখন আসলো শয়তানের কথা একটু শুনেন, 80,000 বৎসর শয়তান আল্লাহর ইবাদত জিন্দেগি করেছিল, সারা পৃথিবী। আমার কথা বুঝে থাকলে বলুন তো, শয়তান থেকে বড় কোন রাজা আছে নি দুনিয়াতে? নাই। সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ শয়তানকে দান করেছিলেন, জান্নাতে বসবাস করার সুযোগ করে দিয়েছিল। কোথায় বসবাস করত? বসবাস করত জান্নাতে, আর রাজত্ব করত সারা দুনিয়ায়। সারা দুনিয়ার সমস্ত জিনেরা শয়তানের হুকুম মতো করত। যখন আল্লাহ আদেশ করলেন আদমকে সম্মান কর, আদমকে কেন সম্মান করবো? আদম তো আমার চেয়ে মর্যাদা কম, আমার মর্যাদা আদমের চেয়ে বেশি। আল্লাহ বিধানের বিরুদ্ধে যুক্তি দিল, এই কথাটাও বর্তমান সমাজের অনেক মুসলমান বুঝেন না, বুঝেন দরকার। হাজার যুক্তি আপনার কাছে থাকতে পারে, লাখো যুক্তি আপনার কাছে থাকতে পারে, আমি জিজ্ঞেস করি সব মানুষের সমান যুক্তি না এক এক মানুষের এক এক যুক্তি? তোমার যুক্তি যে মানিলে তাম বাকি লাখ মানুষের যুক্তি মানব কে? এই কথাটা অনেক মুসলমানে মানতে পারি না, খালি নিজের যুক্তিটা মানি না লাগবো, এটা সবার উপরে চাপ সৃষ্টি করে। একা তোমার যুক্তি মানতাম, আরো যে লক্ষ মানুষের লক্ষ যুক্তি আছে তাদের যুক্তি মানবে কে? এই জন্য যুক্তি মানা না মানার ব্যাপারে ইসলামে একটা রুল আছে, ইসলামে একটা আইন আছে, যুক্তি কখন মানা যাবে কখন মানা যাবে না। অমুকের যুক্তি মানতে তমুকের যুক্তি কি করবে, তমুকের যুক্তি মানতে অমুকের যুক্তি কি করবে? এইটার পিছনে বর্তমান সমাজে বেশিরভাগ মুসলমান চক্কর খাইতেছে, খা যুক্তি মানতাম খা যুক্তি না। এই জন্য মূলনীতি যা আমাদের জানা থাকা দরকার, মূলনীতি হইল যার যুক্তি আল্লাহর বিধানের পক্ষে হয় তার যুক্তি মানা যাবে, যার যুক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে যায় তার যুক্তি কোন মুসলমান মানতে পারবে না। কথা ক্লিয়ার হইল নি? আসলে থেকে সারা জীবন মানে রাখতে পারবেন আমার যুক্তি মানবেন না আপনার, দেখি কি বুঝলেন আমার কথা? হ্যাঁ, যার যুক্তি আল্লাহর বিধানের পক্ষে থাকবে তার যুক্তি মানে, যার যুক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে যাবে, যত বড় পণ্ডিত হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় দার্শনিক হোক, তোমার যুক্তি মানি না। এরকম একটা যুক্তির উদাহরণ দেব, পৃথিবীর একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন ডারউইন, যার মিনের যুক্তি হইল মানুষ আগে ব্যাং আছে, বান্দর আছে, বান্দর আস্তে আস্তে বান্দরের লেজ খসে পড়ে গেল, পিছনের দুই পায়ে হাঁটতে শিখলো, সামনের দুই পায়ে ধরতে শিখলো, আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে এই মানুষ হয়ে গেল। এই যুক্তি ডারউইন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি যখন সৃষ্টি করেছিলাম তখনই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছিলাম। ডারউইনের যুক্তি কোন দিকে গেল? আল্লাহর বিধানের বিরুদ্ধে গেল। কিয়ামত পর্যন্ত যার যত যুক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে যাবে সবগুলি শয়তানি যুক্তি, সবগুলি শয়তানি যুক্তি। আল্লাহ যখন ইবলিসকে বললেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস যুক্তি দিল, চমৎকার যুক্তি দিল। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহ বলেন আসজুদু লিমান খালাকতা তিনা, শয়তানে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কয় যারা মাটি দিয়া বানিয়েছ তাকে সেজদা করো কেন? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছো, আগুনের মধ্যে আগুন থাকে, আদমকে মাটি দিয়ে বানাইছো, মাটির মধ্যে অন্ধকার থাকে, অন্ধকারের চেয়ে আলো শ্রেষ্ঠ, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। দেখেন কত চমৎকার যুক্তি, বলেন তো আপনারা, অন্ধকার থাকে আগুনে না মাটিতে, আলো থাকে মাটিতে না আগুনে, অন্ধকার ভালো না আলো ভালো? আলো ভালো হচ্ছে সাধারণ যুক্তি, অন্ধকার থেকে আলো ভালো? যে আগুনের মধ্যে আলো থাকে এটা দিয়ে আমার বানিয়েছ, যে মাটির মধ্যে অন্ধকার থাকে এটা দিয়ে আদম বানিয়েছ, কাজেই মাটির তৈরি আদম কোনদিন আগুনের তৈরি ইবলিসের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। যুক্তি খণ্ডাইবার মতো, আল্লাহর বিধান না মানলে যুক্তি খণ্ডাইবার মতো কোন মাতাওয়ালা দুনিয়াতে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে তোর তিনটা জিনিস ক্যান্সেল, তিনটা জিনিস ক্যান্সেল, কটা জিনিস? এক নম্বর 80,000 বছরের ইবাদত ক্যান্সেল, দুই নম্বর দুনিয়ার জমিনের রাজত্ব ক্যান্সেল, তিন নম্বর জান্নাতে বসবাস করার ফেসিলিটি ক্যান্সেল। কত যুক্তি, কতটা গেল? বর্তমান সমাজের মুসলমানের কি খবর আছে, তোমার কতটা যুক্তি, তোমার জীবনের কত কিছু ধ্বংস হইতেছে। হায় হায় কারে ওয়াশ করবেন, কি ওয়াশ করবেন, আমি তো খুঁজে হই না, ওয়াশটা কি করো? বর্তমান সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে হাজার যুক্তি দেয়। আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে হাজার হাজার যুক্তি দেয় এমন যুক্তিবাদী মুসলমানের অভাব নাই। এদের পরিণতি কি হবে বুঝার জন্য বলতেছি, ইবলিস কতটা যুক্তি দিয়েছিল, একটা কি কি গেল? এক নম্বর 80,000 বছরের ইবাদত করছে, 9,000 বছরের ইবাদত করছে না, 80,000 আপনি 9,000 বছর করছেন। আপনি যে আল্লাহ বিধানের বিরুদ্ধে যুক্তি দেন, এক সেকেন্ডে যে সমস্ত সারা জীবনের ইবাদত যে ক্যান্সেল হয়ে যাবে খবর আছে? ইবলিসের একটা যুক্তির কারণে তিনটা অল্প মূল্যের জিনিস গেল না, মহামূল্যবান 80,000 বছরের ইবাদত গেল, সারা দুনিয়ার রাজত্ব গেল, বেহেশতে বসবাসের অধিকার গেল। এরপরে যখন আল্লাহ আদম বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন, ইবলিসেও পাঠাইলেন, ইবলিস বলছিল এই আদম জাতিকে সম্মান না করার কারণে তুমি যে আমার এত সমস্ত মহামূল্যবান সম্পদ গুলি ধ্বংস করে দিয়েছ, এটা আমি ভুলে যাব না, এটা আমি ভুলে যাব না। যে আদম জাতির কারণে আমার 80,000 বছরের ইবাদত গেল, যে আদমের কারণে আমার সারা দুনিয়ার রাজত্ব গেল, যে আদমের কারণে আমার জান্নাতে বসবাস করার সুযোগ গেল, এই আদমের একটা সন্তানকেও আমি ছাড়ব না গুনার কুমন্ত্রণা না দিয়ে। ডান দিক থেকে কুমন্ত্রণা দিব, বাম দিক থেকে কুমন্ত্রণা দিব, সামন দিক থেকে কুমন্ত্রণা দিব, পিছন দিক থেকে কুমন্ত্রণা দিব, সর্বদিক থেকে এই আদম সন্তানের অন্তরের মধ্যে যে সমস্ত গুণা করলে, যে সমস্ত গুণা করলে তোমার পরীক্ষায় ফেল করে জাহান্নামে যাবে, এই সমস্ত গুণা করলে কি মজা হবে আমি তার মনের মধ্যে জাগাই দিব। আপনাদের মনে কি কোন গুণার মজার কথা জাগে কোনদিন? জাগে না? কদরের আদানে মুসল্লির ঘুম ভাঙলো, এখন নমাজ না গিয়ে ঘুমাই থাকলে একটু মজা হইব মনে মনে জাগে নি? আমার কথা বুঝে থাকতে বলুন, গুনার মজা মানুষের মনে জাগাইয়া দেয় কে? তাহলে তো আমার কাছে শয়তান আছে, আমি যেভাবে টের পাই আপনাদের কাছে শয়তান গেলে আপনাদের প্রত্যেকেই টের পাওয়ার কথা। যখন দেখবেন মনে যাচ্ছে সুদ খাইলে ইন্টারেস্ট হইল, যখন টের পাবেন মনে মানে মনে খাওয়া ঘুষ খাইলে তো বিনা বিনা বিনা কারবারে মুনাফা পাওয়া যাবে, যখন মনে মনে মদ খাইলে তো ইচ্ছা মতো মস্তানি করা যাব, যখন মনে হইব মানুষের সম্পদ বাটপালি বিরা দখল করলে তো বিনা বিনা মেহনতে সম্পদ অর্জন করা যাইব, তখন বুঝতে পারেন শয়তান আপনার দ্বারের কাছে নাই। দেখা দিয়ে আয় না অদৃশ্য অবস্থায়, এই পর্যন্ত কথা মনে রাখেন, মূল কথা ঘিরে যান, ভুলে যাবেন না। শেষ পর্যন্ত হাসরের মাঠে পাপিষ্ঠ হইব আল্লাহ শয়তান নেয় আমার পাপ করেছি, এরা ধরো ইয়াদ আছে নি কথা আমাদের দেখলই না কোনদিন, তাহলে আমি তাহলে পাপ করে আল্লাহ জিজ্ঞেস করবেন পাপিষ্ঠরে, তুই নিজে বুঝছস শয়তান দেখছস না কোনদিন, এই শয়তানে তাহলে পাপ করাইল কেন? তখন পাপিষ্ঠ আসল কথা কইব, আমাদের দেখা দিছে না অদৃশ্যতা কি আমার মনের মধ্যে পাপের কুমন্ত্রণা দেখা না দিয়া অদৃশ্য অবস্থায় মনের মধ্যে কুমন্ত্রণা দিছে, তখন শয়তান বললা আমি যে কুমন্ত্রণা দিমু এই ভাবিষ্ঠ আজকে কি দেখো আমি তো দিন যে সময় নিয়ে দিই তোমাদের বইয়া গেছিলাম, এই পুরান কথা কি দেখো তো আমি আগেই বুঝে রাখছি তোমাদের, একটা মানুষের অসার্থ না তার মনের মধ্যে গুণার কুমন্ত্রণা দিয়ে আমি দুনিয়াতে যাওয়ার সময় এই ভাবিষ্ঠ আজকে কি দেখো ঘেরে শুধু জিজ্ঞাসা করো আমার কুমন্ত্রণা গ্রহণ করলো কেন, কুমন্ত্রণা দিয়েছি এটা তোমার কম লাগতো, হ্যাঁ কম লাগতো আমি দিয়ে গেছি আমি কুমন্ত্রণা দেব না, কথা বুঝেন না তখন আর কোন জবাব দিতে পারে আর কোন জবাব, শয়তানের কাম শয়তানে করছে কুমন্ত্রণা দিয়েছে, তুই শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করলে কেন, হে কুমন্ত্রণা দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে, তুই গ্রহণ করার কারণে তুই জাহান্নামে যাবে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করতে চান তোমার আমলের দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামে। এমনকি আপনারা একটা প্রশ্নের জবাব দিতে পারেন যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কেন, আল্লাহ কি আগে থেকে জানেন না? আল্লাহ জানার জন্য পরীক্ষা করেন না, আল্লাহ জানাইবার জন্য পরীক্ষা করেন, তোমার আমল দেখিয়া তুমি জানি আলো তুমি জান্নাতের দিকে না জাহান্নামে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কুরআনে আল্লাহ বলেছেন নামাজ না হলে জাহান্নামে যাবে, এক আয়াতে আল্লাহ বলেন ইয়া তাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জান্নাতীরা জাহান্নামীরা এটা কি বলে, এই জাহান্নামীরা জাহান্নামীরা কেন কই বিভিন্ন কারণে জাহান্নামী, এর মধ্যে একটা কারণ দুনিয়াতে নামাজি ছিলাম না এই কারণে জান্নাতি বলেন, দুনিয়াতে যারা নামাজি হয় না এরা কি পরীক্ষা পাস করতেছে ফেল করতেছে ফেল করতেছে? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বেলার ফরজ নামাজ যদি অলসতা বশত আলসেমি করিয়া কোন মুসলমানে সময় মতে না পড়ে 2,88,00,000 বছরের জন্য জাহান্নামে যেতে হবে। কত বেলার ফরজ নামাজ না হলে যে মুসলমান জীবন ভর ফরজ নামাজের দাঁড়ে না এ আল্লাহর পরীক্ষা পাস করতেছে কেমনে বুঝাইলেন? তারা বুঝবেন আমি তো এর চেয়ে সুদা কোন ভাষা জানি না, কেমনে বুঝাইলে বুঝবেন? কেমনি আপনাদেরকে বুঝা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন, তোমার আমলের দ্বারা তুমি বুঝিয়া লও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। জাহান্নামে ঢুকাইবার সময় যেন বলতে না পারো বুঝলাম না তো কোন ভরা দেয় জাহান্নামে, এটা যেন বলতে না পারো। আমার কথা বুঝাই থাকলে বলুন তো জাহান্নামে ঢুকাইবার সময় কোন ভাবিষ্ট এই কথা বলার সাহস পাবে যে বুঝলাম না তো কোন ভরা দেয় জাহান্নামে? কালকে শুনলাম একজন বেনামারি মুসলমানের ঘটনা, বিপদ হইয়া কইতাছে কি পাপ করছি আল্লাহর দরবার জানি না, আল্লাহ যে আমার এই বিপদটা দিল, নামাজ পড়ে না একদিনও, কি পাপ করছে জানে না, বাট পানি থাকতো না আদালত দাঁড়াইলে কাঠগড়ায়, দেখি সরল কথা কইছে না বাট পানি করছে, নামাজ পড়ে না একদিন, কি গুণা করছি জানি না আল্লাহ আমার এই বিপদ দিল, তুই জানাস না কি গুণা কর। এই জন্য হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন জিজ্ঞাসা করবেন কেন গুনাহ করেছো বলো, কইবো করছি না, তিন ভাবে প্রমাণ করে আবার জিজ্ঞেস করবেন এখন বলো, এবং কইবো অমুকে করাইছে অমুকে করাইছে তমুকে করাইছে, শেষ পর্যন্ত কইবো সাথে ন্যায় করাইছে, পারবো নি প্রমাণ করতো পারবে না, কি কি হতো আল্লাহ জিজ্ঞেস করবেন এখন ক, তখন তুই করছো শয়তানের গুনাহ শয়তানে করছে পড়তো কে রইল আর কি জ পাপিষ্টারে ধর আর জবিতারে না কি বুঝলেন তখন আরো লাভ দিতে পারে আরো পারে আল্লাহ বলবেন এই ভাবিস এই জিনিস তারা এটা ধর আর জব দিতে পারে না, গলার মধ্যে লোহার বেরি লাগাও, হাতের মধ্যে লোহার বেরি লাগাও, দুই পায়ের মধ্যে লোহার বেরি লাগাও, সত্তর হাত লম্বা জিঞ্জির দিয়া বান দিয়া জাহান্নামের আগুনে লটকে যাবো, তখন বলতে পারবে না বুঝলাম না তো কোন ভাবে শাস্তি যাবে দুনিয়া তুইয়ালায় রপ্তানি করে জাহান নামে ডুববার সময় কইতে পারতো না বুঝলাম না তো, এই বুঝলাম না তো কথাটা যেন বলতে না পারো এই জন্য দুনিয়াতে পাঠাইতেছেন বুঝাল বলা বুঝা নিজের আমলে দিকে জাহান নামে ঢুকার সময় যেন বলতে না পারো বুঝলাম না তো। আপনারা আমার এতক্ষণের কথা বুঝতে পারছেন? বুঝতে পারলে বলুন তো আল্লাহ কি আগের থেকে জানেন না কোন মানুষ জান্নাতের যোগ্য আর কোন মানুষ জাহান্নামের যোগ্য? অবশ্যই পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠালেন কেন? জাহান্নামে ডুববার সময় যেন বলতে না পারে বুঝলাম না তো, কথা বুঝছেন এতক্ষণে? জাহান্নামে ঢুকার সময় কোন পাপিষ্ট এই কথা বলার সুযোগ থাকবে না যে এত বড় শাস্তি আমি পাইলাম কোন ভাবে কারণে বুঝলাম না তো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দলে দলে পালাক্রমে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি তোমাদের আমল পরীক্ষা করার জন্য, জান্নাতে যাওয়ার মতো আমল করো না জাহান্নামে যাওয়ার মতো আমল করো পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি। এবার কি আপনারা বলতে পারবেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? মস্তানি করার জন্য না আল্লাহর পরীক্ষায় ভাস করার জন্য, হারাম পথে জীবন যাপন করে না হালাল পথে জীবন যাপন করে, হালাল পথে জীবন যাপন করে আল্লাহর পরীক্ষায় বাস করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছে। বিষয়টা একটু সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়েছি, আপনাদের এই দেশের শপিং সেন্টার এরকম যে একটা শপিং সেন্টারে গেলে কাগরও কিনতে পাওয়া যায়, মাছও কিনতে পাওয়া যায়, তরকারিও কিনতে পাওয়া যায়, সবজিও কিনতে পাওয়া যায়, বাংলাদেশের এইরকম মাছ বাজার আলাদা, তরকারির বাজার আলাদা, চাউলের বাজার আলাদা, মরিচের বাজার আলাদা, লবণের বাজার আলাদা। এক ব্যক্তি তার ছেলেকে বাজার থেকে চাউল কিনে আনার জন্য টাকা দিয়ে বাড়াইল, বাদে ছেলেরে বাড়িয়েছে বাজার থেকে চাউল কিনে আনছে, কইয়া দিল বড় চাউল নাই বাজার থেকে চাউল কিনে আনলে ঘরে পাকশাক হবে তারপরে আমরা সবাই খাবো তারপরে মত। ছেলে বাজারে গিয়ে দেখে এক বাটায় হাফনা চায়, চাউলের টেকা পকেটে তুই হাফনা জানি, দেখতে দেখতে চাউলের বাজার ভেঙিয়া গেছে, বুঝেননি কথা আমার, হাফনা জানি শেষ হয়েছে, পরে গিয়া দেখে চাউল বাজার একটাও নাই, দুনিয়াতে আমাদেরকে এই দুনিয়ার সীমিত জীবনটা একটা পুঁজি দিয়া পাঠাইছে, পরীক্ষার ভয়ে পাঠাইলাম, নেক আমল করে আসো হাসরের মাঠে জান্নাতে যাবে। পুঁজি ফুরাইয়া গেল, জীবন শেষ, ইমান আমল দুরুস্ত করলাম না, ওই চাউলের বাজার ভাঙিয়া গেল, বুঝলেন? পুঁজি ফুরাইয়া গেল, চাউলের বাজার ভাঙিয়া গেল। ধনকি গিয়া দেখবেন বেস্টের হুলফুলিরা আপনাকে প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছে, না ফিরিস্তার গুর্জ লইয়া অপেক্ষা করতেছে, জাহান্নামে ডুবাইতে যাবে। এই সময় যেন কোন পাপিষ্ট বলতে না পারে, বুঝলাম না তো ভালো কইরা বুঝাল, ওই বুঝবার লাগে পারে ভালো কইরা বুঝ। আল্লাহ বলেন أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব হিসাব হিসাব নিকাশ যখন শেষ, না কিছু রয়েছে, দফায় দফায় জিজ্ঞাসা করাইছে, দফায় দফায় বার্তা জবাব দিচ্ছে, শেষ পর্যন্ত আল্লাহ জবাব দিনি, এখন খ্রিস্টা রাখাল রাখাল ছেলেরা যেভাবে গরু ছাগলের রাখালি যারা করে, এই সমস্ত গরু ছাগলকে যেভাবে তাড়াইয়া নিয়ে যায়, এইভাবে হাসরের মাঠ থেকে খ্রিস্টারা পাপিষ্টদেরকে জাহান্নামের দিকে তাড়াইয়া নিয়ে যাবে। জাহান্নামের গেটের সামনে যাওয়ার পরে যে ফিরিস্তা তাড়াইয়া নিল, এই ফিরিস্তা জাহান্নামের দারওয়ান ফিরিস্তাকে বলবে গেট খুলো, এবারে ডুবে যাও। কথা বুঝতে পারতেছেন? জাহান্নামের দারওয়ান ফিরিস্তা এই ফিরিস্তার কথায় গেট খুলবে না, কুকুরা এখানে জিগাইল, এরা ইহুদিরা এই লোকের লাগে জিগাইল, বা জাহান নামের দারওয়ান ফিরিস্তায় এই সমস্ত পাপিষ্টরা জিজ্ঞাসা করে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই পাপিষ্টের দল কোন পথে জীবন যাপন করলে আসতে জাহান নামে লিখতে হবে, আর কোন পথে দুনিয়ার জীবন কাটাইলে জান্নাতে যাওয়া যাবে, তথা কেউ বুঝিনি কিতাবন দুনিয়াবাসী মানুষ এই কথাগুলি কেউ কয়রা বলতেন আগেই তুই নবীর যুগ মানে শেষ, এখন শুধু আলেমরা বলবে এই পথে চললে জান্নাতে যাবেন, ওই পথে চললে জাহান্নামে যাবেন। দারওয়ান ফিরিস্তায় জিজ্ঞেস করবো এই কথাগুলি কেউ বুঝিনি, কেউ কইছি কি কইব, কইছি ফিরিস্তা জিজ্ঞেস করবেন তাহলে জাহান নামের কথা আইসাস না বুঝিয়া না বুঝিয়া শুনিয়া, আপনারা আমার কথা বুঝি থাকলে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা খাঞ্জা খায়, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা জিনা বেবিচার করে, যারা খুন খারাপি করে, যারা সন্ত্রাস করে, যারা মিশা মাতে, যারা মিশা রাখি দেয়, যারা মিশা মামলা করে, যাদের জাহান নামের ঘটনা বুঝিয়া ঢুকা দিয়ে রাখে দিয়ে এই কথা করছিলে, আর না বুঝিয়া করছিলে না বুঝিয়া করছিলে সাক্ষী আদায় করিয়া ঢুকাইব, তখন পাপিষ্টের দলে কইব কালু বালা ওয়ালা কিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কইব বুঝছিলাম, এরাও কইছিল আমরাও বুঝছিলাম, সব কথা পরিষ্কার নেই, বুঝিয়া শুনিয়া ইফতে চললে হ্যাঁ দুনিয়াতে ভালো লেখা আছে, কপাল খারাপ না আমল খারাপ, ওই ডুব্বার সময় আর একটা বার্তা সারা জীবন বাচ্চারি হলো, আসরের মাঠে আল্লাহর সাথে কি পরিমাণ বাচ্চারি করলো, জাহান্নামে ডুববার সময় দারওয়ান ফিরিস্তার সাথে আরেকটা বাচ্চারি, দারওয়ান ফিরিস্তা ডুবেন সত্য কথা বুঝার পরে যারা গ্রহণ করে না, এরা চরম সীমার অহংকারী, একটা মহামূল্যবান কথা। সত্য জিনিসটা উপলব্ধি করার পরে যারা গ্রহণ করে না, এরা চরম সীমার অহংকারী। ইসলাম সত্য, ইসলামের বিধান সত্য, নবীর তরিকা সত্য, জানিয়া বুঝিয়া আমল করে না, পালন করে না, গ্রহণ করে না, বিরুদ্ধে যুক্তি দেয়, এরা চরম সীমার অহংকারী। এই ধরনের অহংকারীদের ওই দারওয়ান জিনিসটা করবো, এই ধরনের অহংকারী এদের জাহান্নামে ঢুকার পথ আছে অনন্তকাল পর্যন্ত, আর কোনদিন এই জাহান্নাম থেকে তোদের বের হওয়ার পথ না। আমার কথা বুঝি থাকলে বোকা চাবা বলো, আমরা খেয়ে কোন পথে চলি বুধ পাওয়ার কথা নেই, আমরা বুঝিয়া যত গুণা সংসার করি আনা ইত্যাদি জাহান্নামের পথ বুঝিয়া না আনা বুঝিয়া গেল গুণা যে জাহান্নামের পথ, নেক আমল হইল জান্নাতের পথ, নেক আমল হইল জান্নাতের পথ, আল্লাহ পরীক্ষায় ভাস করার ব্যবস্থা। এখন আসেন আপনারা যারা নেক আমল করেন, আপনাদের কিছু আলোচনা। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাসরের মাঠে সবচেয়ে বড় বিপজ্জনক হইব তিনটা সময়, এই তিন সময়ে সারা দুনিয়ার সমস্ত মানুষ নিজের ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন মা বাপ সবের কথা ভুলিয়া শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ও আল্লাহ আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। মায়ের কথা মনে থাকবে না, বাপের কথা মনে থাকবে না, কলিজার টুকরা ছেলে মেয়ের কথা মনে থাকবে না। এমন বিপজ্জনক সময় আসবে আসলে মানে তিনটা ইয়াদ রাখো, এমন বিপদের সময় আসবে হাসরের মাঠে কটা, এই তিন সময়ে কোন মানুষ কোন মানুষের কথা স্মরণ রাখবে না, শুধু নিজের জান বাঁচানোর জন্য আল্লাহকে ডাকতে হবে। একজন লোক আছেন তখনও তিনি অন্যদেরকে বলবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিন বিপদের সময়ও আমাদের নবী বলতে থাকবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, হে আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, হে আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। সমস্ত নবী রাসূলরা কইবেন আমার জান বাঁচাও, শুধুমাত্র আমাদের নবী বলবেন আমার উম্মতরে বাঁচাও। কত বিপদের সময়? তিনটা। হাসরের মাঠে তিনটা বিপদ, এত বড় ভয়াবহ বিপদ। এই তিন বিপদের সময় সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নিজেদের আত্মীয় স্বজনকে ভুলে যাবেন, নিজের মা বাবাকে ভুলে যাবেন, নিজের সন্তানাদিকে ভুলে যাবেন, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তিন বিপদেও নিজের উম্মতকে ভুলবেন না। এই তিন বিপদ কোনটা? একটা হইল আমলনামা হাতে দেওয়ার সময়, একটা হইল আমলনামা হাতে দেওয়ার সময়, আর একটা হইল আমলনামা ওজন করার সময়, আর একটা হইল পুল সিরাতের পুল পার হওয়ার সময়। ইয়াদ রাখেন, বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে সবচেয়ে মারাত্মক বিপদ উগো করা, এক নম্বর আমলনামা ওজন করার সময়, আমলনামা হাতে দেওয়ার সময়, আর হইল আমলনামা ওজন করার সময়, আর একটা পুল সিরাতের পুল পার হওয়ার সময়। আমলনামা হাতে দেওয়ার সময় প্রত্যেকটা মানুষ, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে জান্নাতি সাব্যস্ত হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামী সাব্যস্ত হবে। ওই যে বাম হাতের লিখিত ফিরিস্তার আমলনামাটা সামনে পেশ করা হবে, ওটাও জেনে আমি পেশ করার পদ্ধতিটা হওয়া বাকি রয়েছে এখন। পাপিষ্ট যখন হইব আমি এই সমস্ত পাপ করছি না, জমিনের সাক্ষী দ্বারা পাপ প্রমাণ করাইবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা পাপ প্রমাণ করাইবে আদান কোটা। নমাদের পরে কথা চলতো না, শেষ করে দিতাম আপনারা বোকা বরং মন্দিরের নমাজ দাদা এইবার তারা বুঝে এসো যে আপনারা খাইয়া ঘরে ইনশাল্লাহ করবো। তিন ভাবে আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন গুনাহ করছস, একটা হইল জমিনের সাক্ষী, একটা হইল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, আর একটা বাম খান্ডের ফিরিস্তার লিখিত রেকর্ড। এই রেকর্ডটা এমনি হাতে দেওয়া হবে পাপিষ্টদের হাতে, বাম খান্ডের ফিরিস্তাদের লিখিত রেকর্ডটা যখন দেওয়া হবে ডান হাত বাড়াইবে নেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার ডান হাতকে মুড়াইয়া গাড়ের সাথে বেঁধে দিবে আর ডান হাত বাড়াতে পারবে। ডাইন হাতে দিতেইব ফিরিস্তা ডাইন হাতে মুসরাইয়া গাড়ের সাথে বাইন্দা তুই আর ডাইন হাত বাড়াইতে পারত না। এরপরে তার বাম হাতটা বুকে দিয়া ঢুকাইয়া পিঠ ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বাইক দিয়া সেখানে দেওয়া হবে তার সারা জীবনের বাম খাদের লেখা ফিরিস্তার রেকর্ড। কথা বুঝে থাকলে বলেন সামন দিকে দেওয়া হবে না পিছন দিকে, সেরা হইল সামন দিকে, রেকর্ড দেওয়া হইল পিছন দিকে। যাই না তো না বাবা তো স্বাভাবিক ভাবে না অত্যন্ত অস্বাভাবিক অবস্থায়, অত্যন্ত অস্বাভাবিক অবস্থায় বাম হাতে তার রেকর্ডটা দেওয়া হবে। এখন রেকর্ডটা দেখছো কিভাবে, ফিরিস্তারা গাঢ় দৈরিয়া মস্কাইয়া গাঢ় বাইঙ্গিয়া চেহারাটা পিছন দিক দিয়ে নিয়ে আল্লাহর পক্ষ থেকে বলবেন দেখ গুনা করছি লেনি না করছি, ওই যে বুঝলি করছি না, গাঢ়টা দৈরিয়া গাঢ় মস্কাইয়া বাইঙ্গিয়া পিছন দিক দিয়ে নিয়া বাম হাত বুক ছিদ্র করিয়া বুকে দিয়া ঢুকাইয়া গা পিঠ ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বাইক করিয়া সেখানে বাম হাতে আমল নামা দিয়া গার ভাঙ্গিয়া পিছন দিকে চেহারা নিয়ে ফিরিস্তা ঢুকবো দেখ করছিলেন না করছিলেন। যখন বুঝে থাকলে বলেন আমল নামা হাতে দেওয়ার মুহূর্তটা কেমন, আমল নামা হাতে দেওয়ার সময় সমস্ত মানুষ নিজেদের আপন জনের কথা ভুলে যাবে, দেখি আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে, দেখি আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে। এই হলো একটা বিপদ হাসরের মাঠে, তিন বিপদ এরকম আছে কটা, এক নম্বর আমল নামা হাতে দেওয়ার সময়, দুই নম্বর আমল নামা ওজন করার সময়, আর তিন নম্বর পৌঁছে রাতের ফুল পার হওয়ার সময়। একটা কোন যাব তোকে, এক নম্বর কোনটা, দুই নম্বর আমল নামা ওজন করার সময়, তিন নম্বর পৌঁছে রাতের ফুল পার হওয়ার সময়। আমল নামা ওজনের ব্যাপারে আল্লাহ বলেন যার নেক আমল ভারী হবে ওজনদার হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন হাসরের মাঠে ওজন করার মতো একটা জিনিস আল্লাহ দান করাবে, যেটা কোরআনের ভাষায় হাদিসের ভাষায় মিজান বলা হয়েছে। মিজান, মিজান শব্দের অর্থই হইল ওজন করার যন্ত্র, মিজান শব্দের অর্থ ওজন করার যন্ত্র। দুনিয়াতে আমরা সাধারণত যে যন্ত্র দিয়ে কোনো কিছু ওজন করি এটা দেখো পাল্লা, দুনিয়াতে ওজন করার যন্ত্র আমরা কি বলি পাল্লা, এই হিসাবে বলতে পারেন হাসরের মাঠে আল্লাহ একটা পাল্লা কায়েম করবেন। এই পাল্লাটা কত বড় হইব, হাদিসের কিতাবে লেখা আছে সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা উঠাই দেওয়া হয় তবুও পাল্লা খালি হইতে আন্দাজ করতে পারছেন পাল্লাটা কত বড় হইব। আল্লাহ বলেন এই এত বড় পাল্লা আমি হাসরের মাঠে খাইব। একটা হবে সওয়াব এর ওজন, সওয়াব সওয়াব নেক আমলের সওয়াব ওজন করার জন্য, আর একটা হলো বদ আমলের গুনাহ ওজন করার জন্য। এই মিজানে বা আমল নামা ওজন করার পাল্লায় বেদিন কাফিরের আমল নামা ওজন হইব একবার, আর মুমিন মুসলমানের আমল নামা ওজন হইব দুইবার। এটাই আমরা আমি আগেও কইছি যে সব কথা কইলে আপনারা স্মরণ রাখতে পারবেন, আর যদি প্রথম দিকের কথাগুলি স্মরণ রাখতে পারেন তাহলে শেষ দিকের কথাগুলি বুঝা খুব সহজ হবে ইনশাআল্লাহ। বুঝে থাকলে বলেন বেদিন কাফিরের আমল নামা ওজন হইব হবার একবার, মুমিন মুসলমানের আমল নামা ওজন হইব দুইবার। বেদিন কাফিরের একবার কেন? বেদিন কাফিরেও দুনিয়াতে কিছু না কিছু বালা নাম করে, বিপদগ্রস্তরে সাহায্য করে, এটা একটা সওয়াবের কাম। ক্ষুধার্তরে খানা খাওয়ায়, এটাও একটা সওয়াবের কাম। কাপড় নাই যার কাপড় দেয়, এটাও একটা সওয়াবের কাম। এমনকি বাড়ি ঘর নাই যার, তাহলে বাড়ি ঘরও দেয়, এটা সওয়াবের কাম। বুঝে থাকলে বলেন বেদিন কাফিরেও দুনিয়াতে কোন সওয়াবের কাজ করে না, সওয়াবের কাজ করে। সারা জীবনে যত সওয়াবের কাজ করলো আমল নামা ওজনের সময়, বেদিনের সারা জীবনের সওয়াবের কাজ, এর সওয়াব গুলি নেকির পাল্লায়, সওয়াবের পাল্লায় উঠানো হবে। একটা মাত্র গুনার পাল্লায় একটা গুণা উঠানো হবে, গুনার পাল্লায় মাত্র একটা গুণা উঠানো হবে। গুণাটা কি? আল্লাহর বিধান নবীর তরিকায় তুমি বিশ্বাসী ছিলে না, যে মধ্যে বেদিন কাটি আল্লাহর বিধানে যে অবিশ্বাসী, নবীর তরিকায় যে অবিশ্বাসী, তারই কয়েক দিন কাফির। আল্লাহর বিধানে নবীর তরিকায় অবিশ্বাসী হইলে বেদিন কাফির হয়, আল্লাহর বিধানে বিশ্বাসী হইলে, নবীর তরিকায় বিশ্বাসী হইলে মুমিন মুসলমান হয়। এইভাবে কইলে আপনারা বাসা বাসা বুঝবেন, গভীরভাবে বুঝবেন না। গভীরভাবে বোঝার জন্য একটা ঘটনা করি। এশিয়াতে একজন বিখ্যাত আলেম ছিলেন মৌলানা আশিকে এলাহি গুলাম সাহাবী রহমতুল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মক্কা মদিনার পবিত্র ভূমিতে যেন আমার মরণ হয় আর জান্নাতুল বাকিতে যেন আমার গুরুত্বান হয়। শেষ পর্যন্ত ওইখানেই তার মরণ হয়েছে, ওইখানেই তার গুরুত্বান হয়েছে। তাহলে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছিল কিনা? তাহলে যার দোয়া এইভাবে আল্লাহ কবুল করেন, লোকটা আল্লাহর কাছে কত বড় প্রিয় বান্দা মনে করেন আপনারা। তার লেখা একটা কিতাব আছে উর্দু ভাষায়, নাম হইল মরনে কে বাদ দিয়া হবে, বাংলা অনুবাদ হয়েছে। বাংলা অনুবাদটার নাম হইল মরণের পরে কি হবে। খুব সম্ভব তালাশ করলে আপনারা ইংলিশ ট্রান্সলেশন পেয়ে যাবেন, ইংরেজিতেও ট্রান্সলেশন হয়েছে মরণের পরে কি হবে এই বইটা। এই বইয়ের মধ্যে তিনি একজন আলেম আর একজন খ্রিস্টান মেয়ের একটা ঘটনা লিখেছেন। আলিম বলতেন আল্লাহর সব বিধান ঠিক আছে, একটা বিধান অমান্য করুন। একজন আলেম বলতেন আল্লাহর সমস্ত বিধান ঠিক আছে, একটা বিধান ঠিক না। বিধানটা কি? বিধানটা হইল ইসলামের বিধানে স্বামী স্ত্রী মিলামিশা করার পরে সমস্ত শরীর ধুইয়া গোসল কইরা পাক হইতে হয়, এই ইসলামের বিধান। আর খ্রিস্টান ধর্মের বিধান হইল যে জায়গাত না ভাগ লাগছে এই জায়গা দুইলেই ভাগ, যে জায়গাত না ভাগ লাগছে না এই জায়গা দুইবার কোন যুক্তি নাই। দেখেন খ্রিস্টানের বিধানটা কিন্তু যুক্তিসঙ্গত নাকি তা বললেন তারা? খ্রিস্টানের বিধানটা যুক্তিসঙ্গত। খ্রিস্টান ধর্মের নিয়ম হইল স্বামী স্ত্রী নিজম মিলামিশা করলে শরীরের যে অঙ্গে না ভাগ লাগলো এই অঙ্গ দইলেই ভাগ, যে অঙ্গ না ভাগ লাগছে না এই অঙ্গ দুইবার কোন কারণ নাই, এগুলো খ্রিস্টান ধর্মের বিধান। ইসলাম ধর্মের বিধান হইল পাপ থেকে মাথা পর্যন্ত কোন অঙ্গে না ভাগ লাগুক বা না লাগুক সহবাস করার সাথে সাথে তোমার সমস্ত শরীর এটা আল্লাহর কাছে না ভাগ গণ্য হইয়া গেছে, মাথার থেকে পাও পর্যন্ত সমস্ত শরীর দইয়া গুজল দইয়া বা মন রাখো। একটু মনোযোগ দিয়া চিন্তা ভাবনা করিয়া যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে আমার একটা কথার জবাব দিবেন, আর না বুঝলে জবাব দেওয়ার অদরকার নেই, চুপ থাকবে। কথা বুঝতে পারছেন? ইসলামের ইসলামের বিধানটা কি সাধারণ যুক্তিতে ধরা পড়ে পড়ে না? খ্রিস্টানদের বিধানটা সাধারণ যুক্তিতে ধরা পড়ে, যে হানো না ভাগ লাগছে এই হানো দিতাম, যে হানো না ভাগ লাগছে না এই হানো দিতাম, মানে যে সাধারণ যুক্তি, সাধারণ যুক্তি উদানি দেব। ইসলামের বিধানটা কি সাধারণ যুক্তিতে ধরা পড়ে পড়ে না? খ্রিস্টানদের বিধানটা সাধারণ যুক্তিতে ধরা পড়ে। এই কারণে একজন আলিম আসলেন, তিনি বলতেন ইসলামের সমস্ত বিধান ওই যুক্তিসঙ্গত, কিন্তু এই বিধানটা এই ব্যাপারে খ্রিস্টান ধর্মেরটা ঠিক এই ঘটনা তার কিছু। যত বিধান ইসলামে আছে সবগুলি ঠিক আছে, কিন্তু গোসল করার বিধানটা ঠিক না। যে এখন না বাদ লাগছে না, এখানে এখানে দুইটা এই আলেম মারা গেছে, মারা যাওয়ার পরে তার গোসল দেওয়া হইল, কাফন পরানি হইল, জানাজা করা হইল, গুরুস্থানে দাফন করা হইল। কিতাবে লেখা আছে ঘটনা, না বানাই এটা দিই একজনের বাড়ির চাবি, ঘরের চাবি, দোকানের চাবি, সব চাবি একটা লিঙ্গের মধ্যে আছে। লাস্টের সময় বই রেখে দিলিয়া মনে করছি পালা বই টাইয়া তোর মনে তুলতে যাচ্ছে, এখন ব্যাপার করবো কবর আবার কোদা যা। এই কারণে ওই জরুরি জিনিসটা কবর থেকে বাইক করালে এই আলিমের কবর মার কোদা হইল, একটু আগে দাফন করালো, একটু পরে কোদা হইলো, কোথায় দেখা গেল আলিম সাহেবের লাশ এখানে নাই। একটা জানাশোনা খ্রিস্টান মেয়ের লাশ আছে এই কবর, অসিনা খ্রিস্টান মেয়ের লাশ না, জানাশোনা জানাশোনা একটা খ্রিস্টান মেয়ের লাশ কবরে পাওয়া গেল, আলিম সাহেবের লাশ পাওয়া গেল। আশ্চর্য হইয়া মানুষে ওই খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া কইল ঘটনা, যে আমরা আলিম সাহেবের খবর পিতা তাদের লাশ পেলাম না, তোমরার মেয়ের লাশ পেলাম। তোমরার মেয়ের যে এখনো খবর দিচ্ছ এখানে ঠিক আছে তত্ত্ব তখন লাগে, এর অগতি করতো আমরার মেয়ে যদি তোমরা আলিমের খবর পাওয়া গিয়া তাকে লাশ দেয়, তোমরার আলিম আমরা মেয়ের খবর কিতা আছে তো দেখুন দরকার। ওই তারার পারমিশন লইয়া ওই মেয়ের খবর কোথা হইল, কিন্তু দেখা গেল খ্রিস্টান মেয়েটার খবর আমি দিয়ে ওই আলিম সাহেবের লাশ। তখন মানুষে জিগাইল খ্রিস্টান মেয়ে তোমরা দিন ধর্ম কি ছিল, আমরা তো জানি না দিন ধর্ম কি ছিল, আমরা খ্রিস্টান আমরা বলে জন্ম হয়েছে আমরা তো জানি, এও তো খ্রিস্টান আমরা জানি। তবে আমরা একটা কথা জানি, আমাদের মেয়ে এটা মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মটাই সত্য, একটা কথা বলতো ইসলাম ধর্মটাই সত্য। তারা বুঝাচ্ছে এই একটা কথার কারণে আল্লাহ খ্রিস্টান মেয়েটাকে মুসলমান গণ্য করে দিচ্ছে। আর একটা বিধান আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে এই আলিম রে আল্লাহ খ্রিস্টান গণ্য করে দিচ্ছেন, আলিম রে খ্রিস্টান মেয়ের কবরে আর খ্রিস্টানকে আলিমের কবরে করা হয়। এই ঘটনা আপনাদেরকে কোন কথা বুঝাইবার জন্য বললাম, বেদিন কাফিরের সারা জীবনের সমস্ত নেক আমল নেকির পাল্লায় উঠাইয়া আল্লাহর বিধান সত্য বলে বিশ্বাস করছে না, আল্লাহর বিধান আর নবীর তরিকা সত্য বিশ্বাস না করার একটা গুনাহ, গুনার পাল্লায় ওটাই অবলম্বন দেওয়া হবে। দেখা যাবে সারা জীবন যত গরিবে সাহায্য করছে, যত রকমের সামাজিক সামাজিক কাজ করছে, যত রকমের সবের কাজ করছে, সবগুলির পাল্লা থেকে আল্লাহর বিধান নবীর তরিকা সত্য বলে যে বিশ্বাস করলো না, বিশ্বাস না করার একটা গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে তুমি চিরকালের জন্য জাহান্নামে যাও, আল্লাহর বিধান যে সত্য এটা তোমার বিশ্বাস ছিল, আমার নবীর তরিকা যে সত্য এটা তোমার বিশ্বাস ছিল না, কাজেই তোমার আর নমাজ রোজা ইবাদত বন্দেগীর হিসাবের দরকার নাই, তুমি বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে যাও। এই কারণে তার ওজন হইব মাত্র একবার, একবারের ওজন হচ্ছে খামসে। কথাটা বুঝা নিলে কি আপনারা একটা উদাহরণ দিই, এক আসামির বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে দশটা, একটা চুরির মামলা, একটা ডাকাতির মামলা, আর একটা কত কিছুর মামলা, আর একটা খুনের মামলা। খুনের মামলায় আসামির ফাঁসি হয়ে গেল, চুরির মামলার আর কি বিচার, চুরির মামলার আরো বিচার লাগলো। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান সত্য, নবীর তরিকা সত্য, যে বিশ্বাস করে না এর নমাজের আর তুমি হিসাব রাখতো না, নমাজ রোজার হিসাব হবে না, এবাদত বন্দেগীর হিসাব নাই, আল্লাহর বিধান নবীর তরিকা সত্য বিশ্বাস করতো না, একটা গুনার কারণে তুমি চিরস্থায়ী জাহান্নামী, তোমার আর কোন নেক আমল বদ আমলের হিসাবের দরকার নেই। এই জন্য বেদিন কাফিরের আমল নামা আমোদন হইব একমাত্র একবার, একবারই তো কারো শেষ। মুমিন মুসলমানের আমল নামা আমোদন হবে দুইবার, কথা বুঝে নিয়ে যাবো, মুমিন মুসলমানের আমল নামা আমোদন হইব দুইবার। প্রথম দফার উদনের সময় আল্লাহ বিধান সত্য আমি বুঝিয়ার নাম, নবীর তরিকা সত্য আমি বুঝিয়ার নাম, ওই যে কিতাবের রেফারেন্সে ঘটনা বললাম, আল্লাহর বিধান কি মিলামিশা করলে যে অঙ্গ না হয় ওই ইঙ্গ দুইত না, সমস্ত শরীর দুইত যুক্তি বুঝে আসে না। সাধারণ মুসলমানের হয় আমি বুঝি আর না বুঝি, আল্লাহর হুকুম ঠিক আছে। সাধারণ মুসলমানের ইমান কিন্তু খুব মজবুত, সাধারণ মুসলমানে আর বর্তমান সমাজের শিক্ষিত মুসলমানের ইমানে আকাশ পাতাল ব্যবধান। সাধারণ মুসলমানে হয় আমি যুক্তি বুঝি না, প্রমাণ বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমি একটা কথা বুঝি আল্লাহ যেটা বুঝে ঠিক বুঝেছি। এক চেয়ে বড় শক্তিশালী কোন ইমান হতে পারে। আর পন্ডিতের বেলা হয় আল্লাহ যে কইল ইটা খাটলো নি না খান না খাটলো বিকাল, এটা কোন মূর্খ মুসলমানে কয়? এটা অমল পন্ডিতের দলে কয়, বড় বড় শিক্ষিতরা কয়, বড় বড় জ্ঞানী গুণী দার্শনিকরা কয়, আল্লাহ যে বিধানটা দিল এটা খাটলো নি না খাটলো না বিকাল। এমন একটা বিধানের উদাহরণ দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, হে মুসলমানের নারীরা ঘর থাকো। সূরার কত নম্বর আয়াত? ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলে মুসলমানের বেটিং ঘর থাকো। কোন হারণে বুঝিয়া ইতাল লাগে বেটি ঘর থাকত, আমরা যেখানে মনে চাই ঘোরাফেরা করতাম পারি, পথে ঘাটে হাটে মাঠে বাজারে ক্লাবে পার্কে সমুদ্র সৈকতে বেটিংখানে বড় বই দেখতে হয়নি কোন মুসলমান। তোমার মতো মুসলমানে আর ওই আলিমের এসম কত বুঝুন না কোনটা, কিতা কইসা বকল বুঝুন নি কোনটা, তোমার মতো মুসলমানে ওই আলিমের এসম কত? বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানের তো দাবি ইটু বেটাইন পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে সমুদ্র সৈকতে ক্লাবে পার্কে তাহলে বুঝি থাকলে এখন খোয়া আপনারা ইমান হারে পাওয়া আল্লাহর বিধান সঠিক, নবীর তরিকা সঠিক, বিশ্বাস করার নাম ইমান। বুঝানি যাব দুইটা জিনিস ঠিক বলিয়া বিশ্বাস করার নামে না, আল্লাহ বিধান ঠিক, নবীর তরিকা ঠিক, বিশ্বাস করার নামে না। আল্লাহ যে বিধানটা দিল ঠিক নাবি ঠিক, আমি একটু যাচাই করিয়া দেখিয়া লই, তোর মতো বিমান নাই যে হইব আল্লাহ বিধানটা ঠিক দিলা নাবি ঠিক দিলা আমি একটু বুঝিয়া লই, এক নম্বরের বিমান। আমার কথা বুঝি থাকলে হুকা যাব, আল্লাহ বিধান বুঝলে মানতাম না না বুঝলেও আমি তো আল্লাহ থেকে বড় জ্ঞানী, আমি বুঝি লইব আমি বড় জ্ঞানী না আল্লাহ বড় জ্ঞানী, বড় জ্ঞানীর কথা তোমার মতো ছোট জ্ঞানী আবার বুঝতে গেতা তোমার জ্ঞানে তো দরতই না। এই যে আল্লাহ একটা বিধান দিলা মিলামিশা করে শরীরের যে অংশ না না কইছে না অংশ তো অংশ এটা কিতা বুঝলাই বুঝার কোনটা নাই মানি দাও এই মানার নাম ইমান। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এর কিতাবে ইসলামের বিধানগুলির যুক্তিও বুঝাইয়া দিছে। ইসলামের প্রত্যেকটা বিধানের পক্ষে যুক্তি আছে, কিন্তু ইসলামের বিধানের যুক্তি বুঝার মতো ব্রেইন সকল মানুষের নাই। আমার কথা বুঝি দেখলে বোঝা যাব, ইসলামের বিধানে যুক্তি নাই, যুক্তি বুঝার মতো ব্রেইন বলেন নাই। হ্যাঁ সব কথার যুক্তি আছে, ইসলামের কোন বিধানও যুক্তিক নয়, কিন্তু ইসলামের যুক্তি বুঝার মতো যোগ্যতা সকল মানুষের নাই। সবই কাছে আগানে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল মাসালিকুল আকলিয়া নামক কিতাবে লিখছেন ইসলামের বিধানগুলির যুক্তি, কোন বিধানের হকে কি যুক্তি, কোন বিধানের হকে কি যুক্তি। এর মধ্যে দুইটা বিধানের যুক্তি আমি আপনাদের শোনাই। আল্লামা থানভী লেখেন মিলামিশা করলো স্বামী স্ত্রী একটা অঙ্গ নাহা কইল সমস্ত শরীর দোয়ার যুক্তি কি? তিনি লেখেন যুক্তি হইল মিলামিশার পরে শরীর অলস হয় না চাঙ্গা হয় অলস, মিলামিশার পরে শরীর এমন অলস হয় এক দুই অঙ্গ দইলে অলসতা দুই দূর হয় না, হক থেকে মাথা পর্যন্ত দইলে অলসতা দূর হয়। যাচাই করে দেখুন জেনে শুধু মুখ ধুইলে হাত ধুইলে মাথা মাথা করলে সহবাসের কারণে যে শরীরে অলসতা আছে এটা দূর হয় না, এটা একমাত্র সমস্ত শরীর ধুইলে করে দূর হয়। এগুলো সমস্ত শরীর ধুইলে কেন ইসলামের বিধানের যুক্তি তিনি কিতাবে লিখেছেন। আর একটা যুক্তি তিনি লিখছেন কিতাবে, তারা নিম্নমান এতটা কেন, কদরের নমাজ মাত্র 60 রাকাত, জোহরের নমাজ 10 রাকাত, আসরের নমাজ 8 রাকাত, মাগরিবের নমাজ 5 রাকাত, এশার নমাজ 13 রাকাত, তারাবির নমাজ একেবারে 20 রাকাত ও তাম আছে নাই, তা নবী রহমতুল্লাহ লেখেন, এগুলো যুক্তি আছে। তারাবির নমাজ 20 রাকাত এমন যুক্তি আছে, যুক্তি হইল সারাদিন রোজা থাকিয়া সন্ধ্যার সময় ইফতার করে রাখা না খাইলে এই বেটার শরীর অলস হয়। সারাদিন রোজা কে সন্ধ্যের সময় খাইলে খাইলে ওইটা তো বারবার মনে হয় না, বিশ্বাস করি থাকতে মনে হয় তাহলে শরীর চাঙ্গা হয় না, অলস হয়। এই অলসতা শুধু শুধু এশার নমাজে অলসতা দূর হয় না, আরো 20 রাকাত বাদে দূর হয়। তারাবির নমাজ খাইয়া খাই খাইলে তারাবির নমাজ করার আগে দেখবেন শরীরের অবস্থা কেমন, আর তারাবির নমাজ কইরা আইসা দেখবেন শরীরের অবস্থা কেমন। তাহলে ইসলামের সংবিধানে যুক্তি আসেনি, কিন্তু সব যুক্তি বুঝার মতো যোগ্যতা সব মুসলমানের যে কোনো সব মানুষের মাথায় নাই। এই কারণে এত সব কথা আপনারা বুঝাইলেন সব, শুধু এখান কথা বুঝান দিয়ে ইমান খারে ওর আল্লাহর কোন কোন বিধান সঠিক মানার নামে না, সব বিধান আল্লাহর কোন একটা বিধানের ব্যাপারে যদি হয় এটা তো যুক্তি সঙ্গত হইল না, তো তোমার মতো বেঈমান আর কেউ রইল না। কথা বুঝলানি না বুঝলাম, হ্যাঁ এটা ক্লিয়ার করা। কাজেই আল্লাহর সমস্ত বিধান সঠিক, নবীর সমস্ত তরিকা সঠিক, যে বিশ্বাস করে তার ইমান আছে, তার নাম মুমিন। বেদিন কাফিরের সারা জীবনের নেক আমলের এক পাল্লায় দিয়া শুধু এই একটা বিশ্বাস অবিশ্বাসের গুণা গুণার পাল্লায় দিয়া উদন দিলে দেখা যাবে সারা জীবনের সমস্ত নেক আমলের পাল্লা পাতলা হইয়া আল্লাহর বিধান কেন সঠিক বিশ্বাস করল না, একটা গুণার পাল্লায় এমন বাড়ি হয়েছে যে সে চিরকালের জন্য জাহান্নামে সাব্যস্ত হয়েছে। মুমিন মুসলমানের আমল নামা ওজন হবে দুইবার, ইয়াদ আছে নি কথা, নমাজের পরে যদি আপনারা বইতে পারি কথা বাদে বই ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বই যদি দিতে পারি কথা বাদে বাদে জানি বুঝি দিতে, আমিও জানি বুঝি থাকি তাহলে আমি না হোক বলি আমল নামা ওজনের ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। মুমিন মুসলমানের আমল নামা হাসরের মাঠে ওজন হবে দুইবার, একবার হবে তার ইমানের ওজন আর একবার হবে তার আমলের ওজন। বেদিন কাফিরের যেহেতু ইমান নাই জন্য শুধু আমলের ওজন হবে, আর মুমিন মুসলমানের ইমানও আছে আমলও আছে এই জন্য মুমিন মুসলমানের ওজন হবে দুইবার। ইমানের ওজন একবার হবে আমলের ওজন একবার হবে। আমলের ওজন যখন হবে তখন আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি সাব্যস্ত হবে, যার নেক আমলের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে সে জাহান্নামী হবে। আমরা জীবন গর ওয়াজ নসিহতে শুনি, কিন্তু আমি যে আমলগুলি দুনিয়াতে করি এগুলি কি ভারী ওজনের আমল করি না হালকা ওজনের আমল করি, কোনদিন চিন্তাও করি না বুঝিও, যেহেতু নেক আমলের ওজন বাড়ি হলে জান্নাতে আমার ঠিকানা হবে। এই জন্য প্রত্যেকটা সচেতন মুমিন মুসলমানে জানা দরকার বোঝা দরকার যে আমার নেক আমল গুলি হালকা ওজনের নেক আমল করতেছি না বাড়ি ওজনের নেক আমল করতেছি, না বুঝিয়া করলে আমল নামা ওজনের সময় দেখা যাবে সারা জীবন ভর নেক আমল করা হয়েছে কিন্তু তার ওজন হালকা, আর বুঝিয়া শুনিয়া করলে দেখা যাবে একজনের 2 রাকাত নামাজের ওজন আর একজনের সারা জীবনের সমস্ত নামাজের ওজনের চেয়ে ভারী হবে। একজনের সারা জীবনে যত নামাজ পড়লো এর যতক্ষণ ওজন হবে, আরেকজনের দুই রাকাত নামাজের ওজন তার চেয়ে ভারী হবে। কাজে আমাদের কি বোঝা দরকার নয় কোন নেক আমলের ওজন ভারী হয় আর কোন নেক আমলের ওজন হালকা হয়? অবশ্যই বোঝা দরকার। মুমিনের নেক আমলের ওজন ভারী হওয়ার জন্য দুইটা শর্ত আছে। একটা শর্ত হইল নেক আমল তার সহি নিয়তে করতে, মানুষকে দেখাবার জন্য নয়, কোন মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে নেক আমল করার নাম সহি নিয়ত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে যদি নেক আমল করা হয় ওই নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। কাজে যত নেক আমল আমরা করি একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি করি, কোন মানুষকে দেখাবার জন্য যদি না করি, তাহলে আমার নেক আমলটা অত্যন্ত উজ্জ্বলদার নেক আমল। নেক আমল বাড়ি হওয়ার উজ্জ্বলদার হওয়ার দুই নম্বর শর্ত হইল সুন্নত মতে আমল। কোন আমল আছে আগাগোড়া আমলটাই সুন্নত, আর কোন কোন আমল আছে যে এক একটা আমলের এক একটা অংশ শূন্য। যেমন জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে, যে আগাগোড়া আমলটাই শূন্য। আসরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে, এটা আমলটাই শূন্য। আর নামাজ যে আমরা পড়ি ফরজ নামাজে দাঁড়াইলেও হাত তোলার কিছু সুন্নত তরিকা, হাত বাঁধার কিছু সুন্নত তরিকা, দাঁড়াবার কিছু সুন্নত তরিকা, আগাগোড়া আমলটাই সুন্নত না এক একটা অংশ সুন্নত? এক একটা অংশ সুন্নত। দুই সুন্নতের অবস্থা দুই রকম। অনেক মুসলমানের জানা নাই, জানা না থাকার কারণে সুন্নতকে অবহেলা করিয়ে আমরা ফরজ আমলের ওজনকে হালকা করিয়া, এই জন্য যে আমলটা আগাগোড়া আমলটাই সুন্নত, এই সুন্নত সম্পর্কে অত্যন্ত জরুরি একটা কথা আমি আপনাদেরকে শোনাবো। আর যে আমলের এক একটা অংশ সুন্নত ওইটার কিছু জরুরি একটা জরুরি কথা আজকে আপনাদেরকে শোনাই, এই আজকের কথা আমি শেষ করবো। আমলের মধ্যে হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের আমলের হিসাব আমলের মধ্যে সর্বপ্রথম কোন আমলের হিসাব হইল নামাজ, যে কোনো বেদিন কাফিরের নাই, শুধু মুমিন মুসলমানের। আল্লাহ রাসূল বলেন, যার নামাজের হিসাব ঠিক পাওয়া যাবে তার বাকি সমস্ত হিসাব ঠিক হইব। যার নামাজের হিসাবে গন্ডগোল থাকবে তার সমস্ত হিসাবে গন্ডগোল হবে। এরপরে আল্লাহ রাসূল ফরমান, বান্দার কোন মুমিন মুসলমান বান্দার নামাজের হিসাব যখন শুরু হবে, যদি একটা ফরজের মধ্যে তার কোন ত্রুটি হইয়া থাকে, একদিন অবস্থা একদিন ফজরের নামাজের সময় ঘুম ভাঙলো না, ফজরের নামাজ দুই রেখা তলা করতে লাগলো, এটা কি সবসময় না ইনকেস? সবসময় যদি এরকম অভ্যাস কেউ করে তাহলে নামাজ না পড়ার গুণাই মনে হবে। ইনকেস কোনদিন ফজরের সময় ঘুম ভাঙলো না, ফজরের দুই রেখা তলার নামাজ করতে পারলো, এরকম ইনকেস যদি কারো ফরজের মধ্যে কোন ত্রুটি পাওয়া যায় হিসাবের সময়, আল্লাহ ফিরিশতাকে বলবেন তার আমল নামায় সুন্নত নামাজ আছে কিনা, ফিরিশতারা বলবেন আছে। আল্লাহ বলবেন আমার বান্দার এক রাকাত ফরজ নামাজের ত্রুটিটা সত্তর রাকাত সুন্নত নামাজের দ্বারা প্রতিপূরণ দিয়ে দাও। রাসূলের হাদিস বুঝে থাকতে বলুন, আমরা কি জীবনে কোনোদিন ফরজ নামাজে ত্রুটি করি? কোনোদিন কি মিস হইয়া যায়? আল্লাহ দয়া করিয়া এই ফরজের ক্ষতিপূরণের জন্য কি ব্যবস্থা দিচ্ছেন? সুন্নত নামাজের ব্যবস্থা দিচ্ছে। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা 1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে হাশরের মাঠে নামাজের হিসাবের সময়। আমি যে একদিন ঘুম ভাঙল না ফজরের 2 রাকাত ফরজ, এদিন আমি পড়তে পারলাম না, আমার কথা বুঝে থাকলে বলুন, এর ক্ষতিপূরণের ব্যবস্থা আছে কি? এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে 70 রাকাত সুন্নত নামাজ দিয়ে। তাহলে 2 রাকাত ফরজ নামাজের ফজরে 2 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে 140। এখন যদি আপনারা আন্দোলন শুরু করেন সুন্নত ছাড়িয়া দেওয়া, তাহলে আমার জীবনে যে ফরজগুলি লঙ্ঘন হয়েছে এইগুলি ক্ষতিপূরণ পাবেন কোথায় হাশরের বিচারে? কোন কোন পরিবেশে গিয়া দেখা যায় সুন্নত ছাড়া নির আন্দোলন চলে, সুন্নত লাগে না। রসুলের হাদিস বুঝে থাকতে বলুন, সুন্নতের কি দরকার? ফরজের ক্ষতিপূরণের জন্য সুন্নতের দরকার, ফরজের ক্ষতিপূরণের জন্য সুন্নতের দরকার। অগত্যা একদিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমার ঘুম না ভাঙার কারণে পড়তে পারলাম না, 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণের জন্য যদি 140 রাকাত সুন্নত নামাজের দরকার হয়, তাহলে জীবনে যত ফরজ নামাজ কাজা করছে এগুলির জন্য কি পরিমাণ সুন্নতের দরকার হবে? তাহলে তো সুন্নত যত না বলা যায় তো তুই বলা কিতাব বুঝলা চাল হল কথা। আমি তো একটা কিছু সুদা করিয়ে বইতাম পারি না, একটা কিছু সুদা ভাষা আমার আমি জানি না। আপনারা প্রত্যেকে যার যার মনকে জিজ্ঞাসা করেন, জীবনে কি শুধু একদিন ফজরে 2 রাকাত ফরজ কাজা করেছিলেন না অনেক? রসুল কি বলছেন, 1 রাকাত ফরজের প্রতিপূরণ কত রাকাত সুন্নত দেওয়া হবে? 70। আপনার জীবনে যদি 100 রাকাত ফরজ কাজা হয়ে থাকে, আপনার জীবনে যদি 500 রাকাত ফরজ কাজা হয়ে থাকে, এটার ক্ষতিপূরণের জন্য যে পরিমাণের সুন্নতের দরকার, এই পরিমাণ সুন্নত কি আমার সুন্নত নামাজ কি আমরা পড়ি? তাহলে হাশরের মধ্যে আমার আমল নামা ওজনের সময় আমার অবস্থাটা কি হবে? ওয়াজ তো খালি শুনলে কাজ হবে না, ওয়াজ তো ফিট করতে হবে নিজের জীবনে। যত বড় জটিল রোগী হোক, ডাক্তারের প্রেসক্রিপশন যত মহামূল্যবান হোক, প্রেসক্রিপশনের লেখা ঔষধ যদি খায় না, ডাক্তার বালা হইলে আর ঔষধ দামি হইলে কি লাভ হইলে? আমরা যারা গুণা করি এটা তো আমরা রোগ, আর ওয়াজ হইল প্রেসক্রিপশন, এটা বুঝেন কিনা? আমরা গুণাগুলি হইল আমাদের রোগ, আর ওয়াজ হইল প্রেসক্রিপশন। নিজের জীবনে যদি ফিট করি না, আছে রোগ আছে প্রেসক্রিপশন আছে ঔষধ খাই না, কি জানা হয়? এই কারণে ডাক্তারের কাছে যেমন গেলে যেমন ভাবে রোগের চিকিৎসার জন্য প্রেসক্রিপশনে লেখা ঔষধ খাই, ইচ্ছায় অনিচ্ছায় মজায় বেমজায়, তেমনি ভাবে হকানি উলামায়ে কেরামের ওয়াজ শুনলে আমার জীবনের এই গুনার রূপ গুলির চিকিৎসা ওনাদের ওয়াজে পাওয়া যাবে। মিঠা লাগলে খাই, মার তিতা লাগলে খাইতাম না, নাকি তা না? মিঠা লাগুক আর তিতা লাগুক, খাওয়া লাগলো তাহলে সুন্নত করা বালা লাগুক আর না লাগুক, ফরজের কাফারা দিবার হইলে ভালো লাগুক, কথা বললাম নিস। আপনারা কি বলতে পারবেন আপনাদের জীবনের সুন্নত নামাজ গুলি হাশরের মাঠে কোন কাজে লাগবে? জীবনে যত ফরজের কাজা হয়েছে এগুলির কাফারা হবে। একদিন সারা রাতে ওই হিসাব করে দেখেন সারা জীবনে কত রাখাত ফরজ কাজা করছেন, আর সারা জীবনে কত রাখাত সুন্নত নামাজ করছেন। এর ঘরে সুন্নত লাগে না আন্দোলন চলছে সমাজে। আমার কথা বুঝে থাকলে বলুন, সুন্নত লাগে না, না সুন্নত অত্যন্ত জরুরি কাজে লাগবে, অত্যন্ত জরুরি কাজে লাগবে। সুন্নত যত বেশি করা যায় ততই আমার ফরজের ক্ষতিপূরণ হবে, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন। গেল কাজটা যদি আগাগোড়া কাজ সমূলে কাজটাই যদি সুন্নত হয়, এই সুন্নত কোন কাজে লাগবে? ফরজের ক্ষতিপূরণের কাজে লাগবে। আর যদি আগাগোড়া কাজটা সুন্নত না, কাজের এক একটা অংশ সুন্নত, যেমন উজু একটা কাজ, মুখ ধোয়া একটা অংশ, এটা ফরজ, কুলি করা একটা অংশ, এটা ফরজ নাকি সুন্নত? হাত ধোয়া একটা ফরজ, তিনবার ধোয়া ফরজ না, এটা একটা সুন্নত। মাথা মুছা করা ফরজ, আস্তা মাথা মুছা করা ফরজ না, সাত ভাগের এক ভাগ ফরজ, আস্তা মুছা করা সুন্নত। উজু একটা কাজের মধ্যে কিছু অংশ আছে ফরজ, কিছু অংশ আছে সুন্নত। এরকম অনেক আমল আমাদের জীবনে আছে, কিছু অংশ সুন্নত। যে সমস্ত আমলের কিছু অংশ সুন্নত, এই সমস্ত আমলের সুন্নত গুলি যে যত বেশি যত্ন সহকারে আমল করে, তার আমলের সওয়াবের ওজন মিজানের পাল্লায় তত বেশি বাড়ি হবে। বুঝি থাকলে পক্ষে যাব, কারণ সুন্নত মতো নমাজ লেগে দিব, মিজানের পাল্লায় আমার নমাজের ওজন বাড়ি হবে, মিজানের পাল্লায় আমার নেক আমলের ওজন বাড়ি না হইলে কি দিব আল্লাহ এখন। আমি দুঃখিত, আমি এর থেকে বাবা করে বুঝাইতাম পারি। যদি আপনারা না বুঝুন, আবার দেখা করলে আমার কাছে আবারও বুঝা দিন। আমার আনার পর লাগতো না, হাদিয়াও দেওয়া লাগতো না। আমি আপনারা নেক আমলে রুজন যেন আমি জানে ভারী হয়, আপনারা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন, আপনারা যেন জান্নাতি হইতে পারেন, সেই দরদে নবীর দায়িত্ব হিসাবে যতবার বুঝতে চান আমি ততবার বিনামূল্যে বিনা পয়সা বিনা খরচে বুঝাইতে বলছি। নামাজ আপনি দুই রাকাত ফজরে দুই রাকাত ফরজ নামাজে দাঁড়াই দাঁড়ানি কোন সন্ন্যত আছে আছে অবশ্যই, বেশ কতগুলি সুন্নত আছে নামাজে দাঁড়ানি নমস্কার বলত, কিন্তু দাঁড়ানির কিছু অংশ আছে সুন্নত, একটা অংশ। আমার চেহারা যেমন কেবলার দিকে থাকে, আমার সিনা যেমন কেবলার দিকে থাকে, এমন ভাবে আমি দাঁড়াবো যেন আমার দুই পায়ের দশটা আঙ্গুলও কেবলার দিকে থাকে, আর পায়ের আঙ্গুলগুলি কেবলার দিকে সুদা কেবলার দিকে কইরা দাঁড়াইলে দুই পায়ের সামনে পিছে সমান ভাগ থাকে। কেবলার দিকে না করলে সামনে ভাগ বেশি থাকে, পিছে ভাগ কম থাকে। আমি যদি এমন ভাবে নমাজে দাঁড়াই যে আমার পায়ের আঙ্গুলগুলি সুদা কেবলার দিকে থাকে না, ডান পায়ের আঙ্গুলগুলি ডান দিকে বাঁকা হইয়া থাকে, বাম পায়ের আঙ্গুলগুলি বাম দিকে বাঁকা হইয়া থাকে, যে কারণে আমার দুই পায়ের সামনে থাকে বেশি ভাগ, পিছে থাকে কম ভাগ, এরকম যদি হয় বুঝে থাকে বলুন আমি সুন্নত মতে দাঁড়াইলাম না মন গড়া মতে দাঁড়াই? সারা জীবনই যদি নমাজে মন গড়া মতে দাঁড়াই, একদিনও যদি সুন্নত মতে দাঁড়াই না, আমার সারা জীবনের নমাজে এত উদন হবে না, আর একজনের সুন্নত মত দাঁড়ানির নমাজে যত দুই রাকাত নমাজে যত উদন হবে। আমার কথা বুঝলে আমি আশা করি আপনারা টের পাবেন, আপনারা উদনদার আমল করেন না হালকা আমল করেন। সুন্নত রে এত অবজ্ঞা আর অবহেলা চলছে বর্তমান সমাজে, আর এইটা সুন্নত না বলে কি দিল? আমার কথা বুঝে থাকলে বলেন নমাজে দুই পাশ কেবলার দিকে সুধা কইরা দাঁড়ানি, দুই পায়ের দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকে দুই গুড়ালের মধ্যে সমান পরিমাণ ফাঁক কইরা দাঁড়ানি, দাঁড়ানি একটা সুন্নত কিনা না করলে কি দিল? ফরজ নমাজের ওজনে হালকা হবে, সুন্নত না করলে কি দিল? ওজন করার সময় ফরজ নমাজ আমাদের ওজন আমার হালকা হবে। তারপর হাত তোলার সুন্নত না কোন সুন্নত নাই আছে? হাত তোলার সুন্নত হলো পুরুষের জন্য, এতটুকু উপরে উঠাবে যেন বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির লেভেল হয়, এক সমান হয়, লতি উপরে আর আঙ্গুল নিচে হবে না, আঙ্গুল উপরে কানের লতি নিচে হবে, এক সমান বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির লেভেল হবে। সুন্নত দুই হাতের দশটা আঙ্গুলের মাথা সুদা উপর দিকে থাকবে, এটা সুন্নত। দুই হাতের সামনাগুলি সুদা কেবলামুখাতে কেবলার দিকে থাকবে, এটা সুন্নত। সবই কি নমাজে সুন্নত মতে হাত উঠাই? তাহলে আমার নমাজের ওজন কত আর ওনার নমাজের ওজন কত? এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একজনের সারা জীবনের নমাজ এই পরিমাণ ওজন হবে না, আর একজনের দুই রাকাত নমাজের যে পরিমাণ ওজন হবে। আমরা কি একটু চিন্তা করা দরকার? জীবন ভর যে নামাজ পড়তেছি, জীবন ভর যে নেক আমল করতেছি, উজনদার আমল করতেছি না হালকা আমল করতেছি, চিন্তা করা দরকার না? এতটুকু চিন্তাও যদি আমার ভিতরে ঢুকে না, সারা জীবন ওয়াজুনিয়া লাভ কি তা? পশু খাতার মধ্যে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশো কলসি ঘানি ডালেন, এক বিন্দু ভিজবে না? আমরা ওয়াজুনা যদি এরকম হয়, এই ওয়াজ শোনার কোন সার্থকতা নাই, এই ওয়াজ করার কোন সার্থকতা নাই, এই ওয়াজের আয়োজন করার কোন সার্থকতা নাই। গেল হাত তোলার সুন্নত, হাত বাঁধার সুন্নত আছে কি নাই? হাত বাঁধার সুন্নত আছে, সহি হাদিসে আছে, নাভির নিচে হাত বাঁধা সুন্নত, সিনায় হাত বাঁধার কোন সহি হাদিস নাই, সিনায় হাত বাঁধার পক্ষে কোন সহি হাদিস নাই, নাভির নিচে হাত বাঁধা সুন্নত সহি হাদিসের দ্বারা প্রমাণিত। আমি সিনায় বাঁধি যাই আছে বাঁধা নাই, করলাম যাই না, সুন্নত মতো করলাম না, সুন্নত বাদ দিয়া করলাম, রুকুর বেলায়, কুরআন তেলাওয়াতের বেলায়, তসবিহ পড়ার বেলায়, সূরা কেরাত পড়ার বেলায়, সবখানে সুন্নত আছে। যখন শেষ রাকাতের শেষ সেজদা করে বসবেন, বসার সুন্নত, বাম পা বিছাইয়া বাম পায়ের উপর বসবে, ডান পা খাড়া করে ডান ফালাঙ্গুলগুলি এইভাবে কেবলারুকি কইরা দিয়া করবে, ডান পায়ের পাতা খাড়া থাকবে, এখানে বসবেন না, বাম পায়ের পাতা বিছাইয়া তার উপর বসবে, এটা সুন্নত। এইভাবে দুই পা পিছন দিক দিয়া বসলেও সুন্নতের খেলা, দুই পা ডান দিক দিয়া বসলেও সুন্নতের খেলা, দুই পা সামান দিক দুই পা খাড়া করিয়া বসলেও সুন্নতের খেলা, দুই পা বাম দিক দিয়ে বসলেও সুন্নতের খেলা। সারা জীবন গড়ে যদি আমি বসি সুন্নতের খেলা, সারা জীবন গড়ে যদি আমি সেজদা করি সুন্নতের খেলা, সারা জীবন গড়ে যদি আমি রুকু করি সুন্নতের খেলা, সারা জীবন গড়ে যদি আমি হাত তুলি সুন্নতের খেলা, সারা জীবন গড়ে যদি আমি হাত বাঁধি সুন্নতের খেলা, আমার কথা নিজের কাছে বলুন, আমার সারা জীবনের নামাজের ওজনে আর একজনের দুই রাকাত নামাজের ওজনে মাঠে কোন কাজে লাগবো আর হালকা হইলে কি অসুবিধা হবে? আল্লাহ বলেন, আর যার নেক আমল হালকা হবে তার ঠিকানা জাহান্নামে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, বাংলা টুকায় আবাদত বন্দেগি নমাজ রোজা যাই করি, হালকা হালকা করার দরকার, বসার সুন্নত কোনটা, তসবিহ করার সুন্নত কোনটা, কেরাত করার সুন্নত কোনটা শিখতে হবে কিনা? যে নামাজে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে এই নামাজ কেমনে উজনদার হবে, যে শিখার দরকার মুসলমানে মনে করে না, যে দুনিয়া আমাকে লাঠি মেরে গুরুস্থানে পৌঁছাইয়া দিবে, এই দুনিয়ায় মজায় খাওয়া আর শান্তিতে তাহার মেহনত সব মুসলমানে শিখে, এই দুনিয়ার ধন সম্পদ রুজি করার জন্য ফুল লাইনে মেহনত করলে বেশি ধন রুজি করা যাবে, সবে শিখার দরকার মনে করে, যে নমাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, যে নমাজ আমাকে জান্নাতে পৌঁছাই দিবে, এই সুন্নতি নমাজ শিখার কোন দরকার আছে বলে জানি না কজন মুসলমানের অন্তরে আছে। এই কারণে নবীর সুন্নত যার আমলের মধ্যে যত বেশি ফল হবে তার নেক আমলের ওজন তত বেশি ভারী হবে। আল্লাহ বলেন, যার নেক আমলের ওজন ভারী হবে তার ঠিকানা জান্নাতে হবে, যার নেক আমলের ওজন হালকা হবে তার ঠিকানা জান্নাতে। হাসানের মাঠে তিন বিপদের দুই বিপদের আলোচনা গেল, মনে আছে? আমল নামা হাতে দেওয়ার সময় আর আমল নামা ওজন করার সময়। আমল নামা যখন বন্দার আমল নামা যখন পাল্লায় উঠানো হবে ওজন দেওয়ার জন্য, জগৎ ভুলে যাবে বন্দাটা, শুধু পাল্লার দিকে লোক দেবে, মায়ের কথা মনে থাকবে না, বাবার কথা মনে থাকবে না, ছেলে মেয়ের কথা মনে থাকবে না, ভাইয়ের আত্মের কথা মনে থাকবে না, জগতের কারো কথা মনে থাকবে না, শুধু পাল্লার দিকে লক্ষ্য রাখবে, দেখি আমার নিকির পাল্লা ভারী হয় কিনা, দেখি আমি আমার নিজের নিকির পাল্লা ভারী হয় কিনা। এত বড় গুরুত্বপূর্ণ সময় হবে আমার নামা উজনের সময়। তিন নম্বর মুহূর্তটা বলতে পারেন কেউ? তুলসিরাত পার হওয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, এই তুলসিরাতের কোন জাহান্নামের আগুনের উপর দিয়ে স্থাপিত, তুলসিরাতের ফুলের এক পার হাসনের মাঠের সাথে লাগানো, অপরের পার জান্নাতের দরজার সাথে লাগানো, নিচে জাহান্নাম। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই ফুলটা চুলের চেয়ে বেশি চিকন, চুলের চেয়ে বেশি চিকন, তরবারির চেয়ে বেশি দাঁড়ানির চুলের চেয়ে বেশি চিকন ফুলের উপর দিয়ে যাবেন না, পারলে পড়া লাগবো হই জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা যালিকা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। জাহান্নামের উপর দিয়া তুলসিরাতের পর পার না করাইয়া একটা আদম সন্তানকে আমি সাগর, আল্লাহ পার হইতে পারলে জান্নাতে যাবে, পার হইতে না পারলে জাহান্নামে যাবে, পার হইতে পারলে যাইব কই জান্নাতে, পার হইতে না পারলে জাহান্নামে যাবে। সেই দিন শরীরের শক্তি কাজে আসবে না, রকেট কাজে আসবে না, কোন যান্ত্রিক যানবাহন কাজে আসবে না, বিমান কাজে আসবে না, একমাত্র ইমান আমলের জোর যার যত বেশি সে তত দ্রুত গতিতে তুলসিরাত পার হয়ে যাবে। আমার কথা বুঝে রাখলে একটু দয়া করে বলুন, কোন জোরে তুলসিরাত পার হওয়া যাবে? একমাত্র ইমান আমলের জোর, একমাত্র ইমান আমলের জোরে তুলসিরাত পার হয়ে যাবে। যার ইমানও দুর্বল আমলও দুর্বল, হামাগুড়ি দিয়ে তুলসিরাত পার হতে পারবে না, এক সময় জাহান্নামে পড়ে যাবে। হাসরের মাঠের এই তিন বিপদে আমাদের উদ্ধার হওয়া দরকার, রক্ষা পাওয়া দরকার কিনা, রক্ষা পাওয়ার মতো কিছু ব্যবস্থা আজকে বোঝা গেল কিনা, আল্লাহ আমাদেরকে ব্যবস্থাগুলি গ্রহণ করিয়া এই কঠিন হাসরের বিচারে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া উগোছাবো আমরা আপনারা আস্তাকুল্লাহ দিয়ে শরীর করুকা। সমস্ত মুমিন মুসলমান মধ্যে গান্ধে নজর দান করো। আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়া রেখো বলার মঞ্জুর করো। আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনা রেখো বলার মঞ্জুর করো। যারা যারা দান করলেন, নবী বলছেন আল্লাহর ঘর মসজিদে দান করলে আল্লাহ তার জন্য জান্নাতের স্বর্ণে ঘর বানিয়ে দেয়। আল্লাহ মসজিদে যারা দান করেছেন করতেছেন করবেন তাদের সকলের জন্য জান্নাতে স্বর্ণের ঘর বানায়। ইয়া আল্লাহ সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করিয়া দাও। ইয়া আল্লাহ আমি বেমারী, আমার পরিবারের সদস্যরা আছে বেমারী, ইয়া আল্লাহ অনেক বেমারী রোগ থেকে সমস্ত দাও। ইয়া আল্লাহ আমাদের সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করিয়া দাও। ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইয়া আল্লাহ তাদের খবরকে বেহেশতের বাগান বানায়। ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে বাঁচিয়ে আছেন, ইয়া আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়িবা দান করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ সালাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রসূলকে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহীম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।